যাদেরকে মহাব্বত করেন, যাদের কল্যাণ কামনা করেন, কেবলমাত্র তাদেরকেই দীন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين الله النبي محمد رسول الله صلى الله عليه وسلم ارشاد করেন আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন, যেই ব্যক্তিকে ভালোবাসেন, যেই ব্যক্তির মঙ্গল চান, সেই ব্যক্তিকে দ্বীনের সহিহ জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রায় এ কথা বলে থাকি, আমরা এই মাহফিলটা করছি, আমরা এসেছি এমন একটা সময়, আমরা দুনিয়াতে এসে শুনি আমাদের নবীজি 1400 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, আমরা মক্কা মদিনা অনেকে দেখি নাই, কোরআন নাজিল হলো কোথায় তাও অনেকের জানা নেই। এই 1400 বছর পরে আমরা যারা দুনিয়াতে আসলাম, এসে দেখি পৃথিবীতে ইসলাম কয়েক রকম চলে, একদিকে আল্লাহর দেওয়া ইসলাম, আল্লাহর দেওয়া দিন, আর একদিকে মানুষের দেওয়া দিন চলে, মানুষের তৈরি করা দিন। দীন ইসলামের যুগে যুগে ক্ষতি করেছে কয় প্রকার মানুষেরা, দুই প্রকার। কয় প্রকার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কবিতা খুব সুন্দর করে বলেছেন, এই কবিতাটা আছে মাদ্রাসায় পড়ানো হয় তালিমুল মুতাআল্লিম নামক একটা কিতাব, সেই কিতাবে আছে, ওয়াহাল আফসাদা দীন ইল্লাল মুলুকু وأحبار سوء ورهبانها যুগে যুগে আল্লাহর দিনকে ধ্বংস করেছে দুই প্রকারের লোকেরা। কয় প্রকার? এক প্রকার হচ্ছে শাসক গোষ্ঠী, আর এক প্রকার হচ্ছে ওই শাসক গোষ্ঠীর পা চাটা এক শ্রেণীর আলেম সমাজ, এক শ্রেণীর আলেম, সব আলেম না। এই জন্য হক আলেমদেরকে চিনতে হবে, তাদের সঙ্গে থাকতে হবে, ভণ্ডদেরকেও চিনতে হবে, এদের থেকে দূরে থাকতে হবে। শাসক গোষ্ঠী কেমনে ইসলামের ক্ষতি করল, ভূমিকা স্বরূপ আমি আবারও তাজা করে দিচ্ছি, আগে এগুলো আলোচনা করেছি হয়তো এখানে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যেরকম ভাবে চক্ষু দিয়েছেন দেখার জন্য, কিন্তু চক্ষু যত ভালো হোক না কেন কিছুই সে দেখতে পারবে না যদি চোখের সামনে কোনো আলো না থাকে, ঠিক কিনা? এখন আমাদের চোখ সবার ভালো আছে, বাতিটা নিভে যাক দেখি কেমনে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই চক্ষু দিয়েছেন দেখার জন্য, কিন্তু ভাইজান আপনার চক্ষু যত ভালো থাকুক না কেন, চোখের পাওয়ার যত ভালো থাকুক না কেন, চোখ দিয়ে দেখার জন্য শর্ত হচ্ছে চোখের সামনে আলো থাকতে হবে। আলো, সূর্যের আলো, চাঁদের আলো, তারকার আলো, মোমবাতির আলো, কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে, তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন তুমি কিছুই দেখতে পাবে না। ঠিক ভাইজান তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন, দিলের চক্ষু, বিবেক বুদ্ধির চক্ষু। এই বিবেক বুদ্ধির চক্ষুটা দিয়েছেন আল্লাহর কালামকে বুঝার জন্য, আল্লাহর সৃষ্টিকে গবেষণা করে আল্লাহকে চিনার জন্য, আল্লাহর হুকুমগুলোকে বুঝে সেগুলো মানার জন্য। কিন্তু ভাইজান তোমার বিবেক আর জ্ঞান যত বেশি থাকুক না কেন, যদি তোমার বিবেক বুদ্ধি আর ওই জ্ঞান চোখের সামনে একটা আলো না থাকে, তোমার ওই জ্ঞান চোখ দিয়েও আল্লাহকে দেখতে পারবে না, বুঝতে পারবে না। ওই জ্ঞান চোখের সামনে যে আলোর প্রয়োজন, ওই আলো তোমার সূর্যের আলোতে চলবে না, চাঁদের আলোতে চলবে না, বিদ্যুতের আলোতে চলবে না। ওই জ্ঞান চোখের জন্য যে আলোর প্রয়োজন, সেই আলোটা হচ্ছে আল কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, আলো এসেছে, এবং স্পষ্ট বয়ানকারী কিতাব এসে গেছে। এই আলো যদি তোমরা জীবনে ফলো করো, এই আলো যদি জীবনে বাস্তবায়ন করো, তোমাদের সমাজে কোন রকম অন্ধকার থাকবে না। জয় বলুন সুবহানাল্লাহ। অন্ধকার দুই রকম, এক প্রকার অন্ধকার হচ্ছে শাসক গোষ্ঠীর তৈরি করা, আর এক প্রকার অন্ধকার হচ্ছে একদল আলেমদের তৈরি করা। শাসক গোষ্ঠীর তৈরি করা হচ্ছে আল্লাহর বিধানকে বাতিল করে অন্ধকার তৈরি করা, চুরি ডাকাতি ছিনতাই নারী ধর্ষণ মদ পান এই জাতীয় যতগুলো আছে, সুদ ঘুষ, এই সবগুলো তৈরি করেছে শাসক গোষ্ঠী। আমি দেখাবো ইনশাআল্লাহ। আর একদিকে আলেমরা তৈরি করেছে, একদল আলেম, এরা তৈরি করেছে মাজার, বিভিন্ন দরগা দুর্গা, এটা আর একটা অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আলো দিয়েছেন, আলো। আল্লাহ তাআলা বলছেন যদি আমার এই আলো তোমরা জ্বালাতে পারো, তোমাদের এই অন্ধকারগুলো দূর হয়ে যাবে। আপনি ভাইজান কোরআনকে জিজ্ঞেস করবেন যে কোরআন, আমরা চোরের জ্বালায় দরজা বন্ধ করে ঘুমাইতে হয়, গরমের দিনে বড় কষ্ট পাই, বলো তোমার কাছে এর থেকে বাঁচার কোন উপায় আছে কি? কোরআনুল কারীম বলবে হ্যাঁ আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, যেই হোক না কেন, চুরি করে ধরা পড়লে ওর হাতটা কেটে ফেলে দাও। আইনটা দিলেন কে? এই আইন যদি বাস্তবায়ন হতো, চোর যদি জানতো যে ধরা পড়লে হাত আর রক্ষা হবে না, কেউ রক্ষা করতে পারবে না, তাহলে কি চোরে আর চুরি করত? আল্লাহর আইনটাকে বাতিল করে দিল। ও আমার ভাইয়েরা, আল্লাহর আইন বাতিল করে দেওয়ার পরে এখন চোরদের কোনো ভয় নাই? শাসক গোষ্ঠী আল্লাহর দেওয়া বিধানকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে সেই আইন আমাদেরকে মানতে বাধ্য করছে, যে কারণে এখন চোরদের আর কোনো ভয় নাই। চিন্তা করে চুরি করে ধরা পড়লে অসুবিধা নাই, হাত তো আর কাটা যাবে না, কিছুদিন জেল খাটবো, নইলে জরিমানা, নইলে কয়েকটা থাপ্পর মারবে, এর বেশি কিছু না। তাহলে চোরদেরকে চুরি করার সুযোগ করে দিল কে? সরকার। এর পরেও মনে রাখতে হবে চোরের হাত কাটার বিধানটা এমনি আসে নাই। অনেকে আপনারা চিন্তা করছেন যে হাতটা কাটলে লোকটা খাবে কি করে, অভাবী মানুষ। আরে অভাবীদের চোরের হাত কাটার কথা বলা হয়নি। ইতিহাস পড়ুন, এই আয়াত নাজির হলো কখন? আল্লাহর নবী মদিনার যখন রাষ্ট্র গঠন করলেন, মানুষের জানমালের নিরাপত্তা আসলো, যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু হলো, এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল উদ্বোধন করার ঘোষণা করলেন, আলা মান তারাকা মালান ফালি আহলিহি। এমন এক ঘোষণা যা দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন অর্থনীতিবিদ, দুনিয়ার কোন খাদ্যমন্ত্রী অর্থমন্ত্রী দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। আল্লাহর নবী সেদিন বললেন, আলা মান তারাকা মালান ফালি আহলিহি, আজকের থেকে যদি কোনো ব্যক্তি সম্পদ রেখে মারা যায়, ওই সম্পদটা তার ওয়ারিশ সূত্রে ওয়ারিশগণ পেয়ে যাবে, আমি ভাগ বসাবো না। কিন্তু জেনে রাখো, ওয়ামান তারাকা দাইনান আও দায়ান, যদি কোনো ব্যক্তি ঋণ রেখে মারা যায় অথবা অসহায় স্ত্রী সন্তান রেখে মারা যায়, আজকের থেকে সেজন্য তার আর কোনো চুরি করতে হবে না, না খেয়ে থাকতে হবে না। আমি বাইতুল মালের দায়িত্বশীল হিসেবে ওই অসহায় স্ত্রী সন্তান আর ওই ঋণগ্রস্ত যত মানুষ আছে তাদের সব দায় দায়িত্ব আমার মাথায় তুলে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যখন চালু হলো, জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহর হুকুম চলে আসলো, চুরি করলে এখন আর যে দু চোরের দরকার নাই, জাকাতের ফান্ডের থেকে ওদেরকে ব্যবস্থা করা হবে। এরপরেও যদি কেউ চুরি করে তাহলে বুঝতে হবে সে ক্ষুধার জন্য চুরি করে নাই, অভাবের কারণে চুরি করে নাই, বরং স্বভাবের কারণে চুরি করেছে। ওর হাত আর রক্ষা করা যাবে না, কাটতে হবে। বোঝা গেল চোরের হাত কাটার বিধান কি? এই গ্রামের পেঁয়াজ চোর, তেল চোর, লবণ চোর, গরিব না খেয়ে থাকে এই কারণে চুরি করে, এদের জন্য না? অফিসে বসে বসে যারা কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা চুরি করে তাদের জন্য? এইটা বুঝতে পেরেই ওরা চোরের হাত কাটার বিধানটাকে বাতিল করে ফেলেছে। আমার ভাইয়েরা, আমাদের দেশের নিয়ম আছে, খুন যদি কেউ করে এরপরে রায় হয়ে যায়, ফাঁসির হুকুম হয়ে যায়, প্রেসিডেন্টের ক্ষমতা আছে মাফ করে দেওয়ার, ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে মাফ করলো, ইনি তোলপাড় শ্রী হলো। আমার ভাইয়েরা, আল্লাহর বিধান কারো পরিবর্তন করার ক্ষমতা নেই। ইতিহাস পড়ুন, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের তিন দিনের মাথায় মক্কা একটা চুরির ঘটনা ঘটল। চুরিটা করেছে মক্কার এক সম্ভ্রান্ত মহিলা, কুরাইশ বংশের মহিলা, নামটাও আমাদের নবীজির ছোট মেয়ের নামে, নাম ফাতেমা। মক্কার নেতারা চিন্তায় পড়ে গেল, এই মহিলার যদি হাত কাটা যায় গোটা কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে। তাছাড়া মক্কা বিজয়ের পরের প্রথম ঘটনা ইতিহাস হয়ে থাকবে, এজন্য সবাই আল্লাহর নবীর কাছে সুপারিশ করার জন্য পরামর্শ করল যেন হাতটা কোন রকম কাটা না যায়। সবাই চিন্তা করলো নবীর কাছে কে এই কথাটা পৌঁছাবে। আল্লাহর নবীর একটা পালক পুত্র ছিল যায়েদ, এই পালক পুত্রের আর একটা নাতি ছেলে ছিল, নাতি ছিল আল্লাহর নবীর পালক নাতি, নাম উসামা। আল্লাহর নবী খুব ভালোবাসতেন, সাহাবীরা তাকে ডাকতেন হিব্বু রাসূলিল্লাহ, আল্লাহর নবীর প্রিয় নাতি। সবাই গিয়ে নাতিকে ধরলো, তুমি আল্লাহর নবীর কানে কানে কথাটা বলবা। আল্লাহর নবীর কানে গিয়ে উসামা বিন যায়েদ যখন কথাটা বললেন, আল্লাহর নবীর চেহারাটা রাগে লাল হয়ে গেল, খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়ে বললেন, ও আমার উম্মতরা, তোমরাও কি ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পরিবর্তন করার চক্রান্ত করছো? ওদের মধ্যে বড় লোকেরা চুরি করলে হাত কাটত না, আর গরিবরা করলে, অন্যায় করলে বিচার করত। জেনে রাখো, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি ইন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বললেন, আজকে কুরাইশ বংশের মেয়ে ফাতেমা কেন? আজকে যদি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাও চুরি করত, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, এই বিধানকে পশ্চাতে ফেলে দেওয়া, এই বিধানকে পিছনে ফেলে দেওয়া, এই বিধানকে পরিবর্তন করা, এই বিধানকে অযোগ্য বলা, এই বিধানকে বাতিল করার ক্ষমতা কারো নাই, আছে? যদি আল্লাহর বিধানকে কেউ বলে এই যুগে চলে না, এটা বাতিল হয়ে গেছে, এটা বর্বর আইন, সে মুসলিম না কাফের। ও আমার ভাইয়েরা, আল্লাহর বিধানটাকে পরিবর্তন করলো। শুধু এ পর্যন্তই না, মদ ইসলামে হালাল না হারাম? কোরআনে পরিষ্কার আছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি, এই সবগুলো হচ্ছে শয়তানের কাজ, হারাম কাজ, নাপাক কাজ। ও মুমিনরা, যারা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর কালাম বিশ্বাস করো, তোমরা এইগুলোর থেকে সম্পূর্ণ বিরত থাকো। হুকুম দিলেন কে? আমাদের দেশের আইনে জানেন, মদের যদি সরকারি লাইসেন্স করা থাকে তাহলে বৈধ, মানে হালাল। হালাল আর কি, হালাল মানেই তো বৈধ, আর হারাম মানে নিষিদ্ধ। সরকারের খাতায় যদি মদের লাইসেন্স থাকে তাহলে কি? হালাল। আর লাইসেন্স না থাকলে কি? তার মানে সরকারকে লাইসেন্স করে যদি পয়সা দাও, ভাগ দাও, তাহলে তোমার জন্য হালাল, সরকার ভাগ না পাইলে তোমার জন্য হারাম। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুদ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সূরা বাকারার 275 থেকে শুরু করে 79 পর্যন্ত আয়াতে। লাস্টে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারগণ, যারা আল্লাহকে ভয় করো, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছ, তোমরা আল্লাহকে ভয় করো। এবং যখন তোমরা জানতে পেরেছ সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন, তখন তোমরা তোমাদের যত পাওনা সুদ আছে, যত বকেয়া সুদ আছে, সমস্ত সুদগুলো বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি কি হয়ে থাকো, সত্যিকার মুমিন হয়ে থাকো, আল্লাহর বিধান শোনা মাত্র এর থেকে সম্পূর্ণরূপে বর্জন করো, বিরত থাকো। ফাইল্লাম তাফালু, যদি তোমরা সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? আল্লাহ তাআলা সুদকে হারাম করলেন। আমাদের সরকারি নিয়ম হলো, সুদের যদি লাইসেন্স করা থাকে তাহলে হালাল মানে বৈধ, আর লাইসেন্স করা না থাকলে গ্রামে দুই একজনে যে সুদে টাকা লাগায় 10 টাকা 20 টাকা, এটা সরকারের কাছে অবৈধ, ধরাই দিলে পুলিশে ধরে নিয়ে যাবে, কারণ সরকারের ভাগ দেয় নাই, লাইসেন্স করে নাই। আর যে লাইসেন্স করা হয়, সরকারকে ভাগ দেওয়া হয়, তাহলে জায়েজ হয়ে যায়। যেই কারণে সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, ভৌয়া ব্যাংক, জনতা ব্যাংক, যত সব কি, এই কোন ব্যাংক, ভৌয়া ব্যাংক সব চলে কিসে? সব সুদে চলে না? তো সুদ জায়েজ হলো কেমনে? সরকার লাইসেন্স করে দিয়েছে, এজন্য এটা হালাল, আর লাইসেন্স না থাকলে কি? হারাম। আচ্ছা, জেনাবে বিচার ইসলামে হালাল না হারাম? আল্লাহ আকবার, কোরআনে স্পষ্ট হয়ে যাচ্ছে, ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা। ও মুমিনেরা, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, কোরআনকে বিশ্বাস করো, ও যুবকেরা, যুবতীরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার করে বলেছেন, ওয়ালা তাকরাবু যিনা, খবরদার তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা, এটা বড় বেহায়াপনা কাজ, অশ্লীল কাজ, হারাম কাজ। জিনা হারাম করেছেন কে? ও ভাই জান, আপনারা তো গ্রামে বসে জানেন কিনা জানি না, বাংলাদেশে বহু পতিতালয় আছে, বেশ্যাপাড়া আছে, সরকার তাদেরকে লাইসেন্স দিয়ে হালাল করে দিয়েছে। ওই বেশ্যাগুলোর নাম হলো যৌনকর্মী। নাম কি? ওদের জন্য হারাম তো নাই, ওরা যৌনকর্মী। কর্মী মাঠে গেছে কাজ করে না, গার্মেন্টস কর্মী, যৌনকর্মী, ওরকমই। কোথায় আছেন আল্লাহর কালাম? আল্লাহ করলেন হারাম, ওরা লাইসেন্স দিয়ে করলো হালাল। আল্লাহ রাব্বুল আলামিন জিনার বিচারের বিচার কোরআনুল কারীমে দিয়েছেন। কোরআনুল কারীম ইরশাদ হচ্ছে, আয-যানিয়াতু ওয়াজ-যানী ফাজলদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জিনাকারী নিয়ার জিনাকারী মেয়ে লোক আর পুরুষ যেই হোক না কেন, যদি ওরা জিনা করে ধরে পড়ে, ওদেরকে তোমরা জনসমক্ষে আনো, ওদেরকে জনসমক্ষে নিয়ে 100 দররা মারো। আর যদি বিবাহিত হয় তাহলে তো আরো সর্বনাশ করেছে, আল্লাহর হক নষ্ট করেছে, বান্দার হক নষ্ট করেছে। কেমনে? জেনার দ্বারা সন্তান হলো, সন্তানটা হলো আব্দুর রহমানের স্ত্রীর, কিন্তু সন্তানটা আব্দুর রহমানের না, জেনা করেছে তুরাবালি। ওই তুরাবালির জেনার দ্বারা আব্দুর রহমানের স্ত্রীর পেটে সন্তান হলো। এখন আব্দুর রহমান মারা গেলে ওই জেনার দ্বারা যে সন্তান হলো, সে সম্পত্তি পাবে কিনা? সম্পত্তি পাবে কিনা? সম্পত্তি পাবে। একটা হারাম জালা তৈরি করলো আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য কোরআনে আল্লাহ তাআলা কঠোর বিধান দিয়েছেন, এবারে যদি জেনাকার ব্যক্তি, বিবাহিত ব্যক্তি জেনাকার, জেনাকাজে লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন ওদেরকে জনসমক্ষে আনো, এরপরে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডি গুলো বাতাসে উড়িয়ে দাও। আইনটা দিয়েছেন কে? এই আইন আছে দেশে, যদি আপনি বাস্তবায়ন করেন কি হবে? এই গ্রামে একটা জেনাকার ধরা পড়লো বিবাহিত, আপনি আজকে মাহফিলে নিয়ে আসলেন, মুফতি জসিমউদ্দিন রহমানি ফতোয়া দিল, আর এই লোকটাই কার্যকর করলো, পাথর ছুঁড়ে মারলো, লোকটা মেরে ফেললে তার পরের দিন এই এলাকায় আপনারা থাকতে পারবেন? পুলিশ আসবে, র্যাব আসবে, উল্লু আসবে, ভল্লু আসবে, তেলা পোকা, উই পোকা, সার পোকা, সাংবাদিক, সাংঘাতিক সব আসবে কিনা? সব এসে আপনাকে ধরে নিয়ে যাবে, পত্রপত্রিকায় প্রচার করবে বিশাল অন্যায় করেছে, অথচ আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছে। কি করেছে? ও ভাইজান, এই হুকুমগুলো যদি বাস্তবায়ন করা হতো, এই সমাজে আর মেয়েদেরকে নিয়ে চিন্তা করা লাগতো? এখন যদি গ্রামে কারো একটু মেয়ে সুন্দরী হয়, 5 পর্যন্ত পড়াইতে পারে না, এর আগে বিয়ে দেওয়া লাগে, ঠিক কিনা? এলাকার কাউটবাট পার তার পিছনে লেগে যায়, সন্ত্রাসী লেগে যায়। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিধান দিয়েছেন, পর্দা করতে বলেছেন কোরআনে আল্লাহ তাআলা মেয়ে লোকদেরকে নির্দেশ করেছেন। ও মেয়ে লোকেরা, আজকে যারা ইহুদি খ্রিস্টানদের খপ্পরে পড়ে স্লোগান দাও, দেহ আমার সিদ্ধান্ত আমার, কি সুন্দর, দেহ ওনার সিদ্ধান্ত ওনার, দেহ মালিক কি তুমি নাকি? দেহের মালিক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে হুকুম দিয়েছেন, আকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার মেয়ে লোকেরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, পুরুষেরা বাইরে মাঠে ঘাটে কাজ করবে, তোমরা ঘরে বসে কাজ করবে, খবরদার তোমরা বেপর্দা, বেহায়া পোনা, উলঙ্গ পোনার মতো রাস্তাঘাটে বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকেও হুকুম করেছেন, আপনার স্ত্রী মেয়েদেরকেও আপনি পর্দা করতে বলুন, আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, তারা যেন নিজের উপর জিলবাব ঝুলিয়ে নেয়, পর্দা ঝুলিয়ে দেয়। ও ভাইজান, পর্দার হুকুম দিয়েছেন কে? ও মেয়ে লোকেরা পুরুষরা ভালো করে চিন্তা করো, আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন, আমার জাতি এই পর্দার হুকুমটাকেও বাতিল করে দিয়েছে। পর্দা যদি করো তোমার মেয়েকে আর ইফতিজিং কেউ করবে না, শীষ দেবে না, আর শাড়ি ধরে টান দিবে না, কারণ পর্দা করলে তার চেহারা দেখা যাবে না। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইনা, ওদেরকে কেউ উত্তপ্ত করবে না, কেউ কষ্ট দিবে না, এজন্য আমি পর্দার বিধান দিয়েছি। কিন্তু আমাদের জাতি সর্বোচ্চ আদালত থেকে রায় দিল পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না। আপনি যদি আপনার মেয়েকে পর্দার জন্য বাধ্য করেন, আর ওই মেয়ে যদি গিয়ে আদালতে মামলা করে আমার বাপ আমাকে পর্দা করতে বলে, ও বাবাজি তুমি তোমার মেয়েকে যতই ডিম খাওয়াইছো আর মুরগি খাওয়াইছো, তোমার হাতে কিন্তু হ্যান্ডকাপ লেগে তোমাকে জেলখানায় যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ বিধান দিয়েছেন পর্দা করার জন্য, আল্লাহর বিধানটাকে আদালত থেকে বাতিল করে দিল। ও আমার জাতি, সবগুলো আমি কোরআনের থেকে বলছি, এই কোরআনের বিধানগুলোকে যারা বাতিল করে দেয় তারা মুসলমান থাকবে? নামাজ পড়লেও থাকবে, শুক্রবারে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, ও ভাইজান পরিষ্কার তারা মুসলমান থাকবে না। এরা যদি মুসলমান হয় শয়তানে, তাহলে এক নাম্বার মুসলমান, ঠিক কিনা? কারণ শয়তানে আল্লাহর হুকুম অমান্য করেছে কয়টা, আর এরা কয়টা করছে খেয়াল করছেন? আরো দেখাবো, আরো আছে, এইগুলো আলোচনা করতে গেলে আমার মূল আলোচনা সামনে থেকে যাবে, নইলে আরো দেখাই, দুই একটা দেখাই আরো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে হুকুম করেছেন সম্পত্তি কেমনে বণ্টন করতে হবে। সূরায়ে নেসা চার নম্বর সূরা কোরআনের এগারো নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়াত করছেন, হুকুম করছেন, বিধান দিচ্ছেন, ফি আওলাদিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে কে বিধান দিচ্ছেন? আল্লাহ নিজে বিধান দিয়েছেন, কোন নবীর দায়িত্বে ছাড়েন নাই, কোন মুফতি সাহেবের দায়িত্বে ছাড়েন নাই, কোন আলেমের দায়িত্বে ছাড়েন নাই, সরাসরি আল্লাহ তাআলা বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে, আইনটা দিয়েছেন কে? আমার জাতি বলল না না, এই আল্লাহ তাআলা নারীদেরকে ঠকিয়েছে, নারীদের অধিকার হরণ করেছে, পর্দার বিধান দিয়ে নারীদের অধিকার হরণ করেছে। অ মুসলমানরা খুব ভালো করে চিন্তা করে দেখো, এইরকম যদি কেউ কথা বলে সে কার ভুল ধরল? আল্লাহর ভুল ধরলে সে মুসলমান থাকবে? ইবলিসের ঘটনা তো এটি হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আদমকেও বলেছিলেন তুমি খবরদার এই গাছের কাছেও যাইবা না। অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ও আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, জান্নাতে যেথায় মনে চায় সেথায় ঘুরো, যা মনে চায় তা খাও, কিন্তু খবরদার এই নির্দিষ্ট গাছের কাছেও যাইবা না, এইটার কাছে যদি যাও, এইটা যদি খাও, তাহলে কিন্তু জালেম হইয়া যাইবা। আদম আল্লাহর হুকুমটাকে রক্ষা করতে পারলো না, ওই ফল খাইলো, খাওয়ার পরে কি আল্লাহ তাআলা তাকে কাফের বলেছেন? না, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন আদম কেন তুমি এই কাজটা করলা? আদম আলাইহিস সালাম কোনো যুক্তি পেশ করলেন না, আল্লাহর সঙ্গে কোনো তর্ক করলেন না, বরং কোরআন বলছে আদম আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে কিছু কালিমা শিক্ষা লাভ করলেন, ওইগুলো দিয়ে আল্লাহর কাছে তওবা করলেন, ক্ষমা চাইলেন, ফাতাবা আলাইহি ফাতাকিবলা তারাকি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আদমের তওবা কবুল করলেন। জয় বলেন সুবহানাল্লাহ। সেই কালিমাগুলো কি তাফসীরে লেখে? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রাব্বুল আলামিন, আমি বড় জুলুম করেছি, অন্যায় করেছি, নিজে বড় পাপ করে ফেলেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার প্রতি দয়া না করো, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জালিম হয়ে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিয়েছেন। ও আমার ভাইয়েরা, ঠিক অপর দিকে ইবলিসকে আল্লাহ একটা হুকুম করলেন, ইবলিস তুমি আদমকে সেজদা করো। ইবলিস আদমকে সেজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকেও জিজ্ঞেস করলেন, ইয়া ইবলিস মা মানাকা আল্লা তাসজুদা ইজ আমারতুকা। ও ইবলিস, আমি যখন তোমাকে সেজদা করার জন্য হুকুম করলাম, আমি হুকুম করেছি, তুমি কেন আমার হুকুমটা অমান্য করলে, আদমকে সেজদা করলে না কেন? কে তোমাকে বাধা দিল? হুকুমটা কার? ও ভাইজান, খেয়াল রাখবেন, ইবলিস এইখানে ভুল করেছে। ইবলিস বলল, আল্লাহ তোমার হুকুমটা ঠিক হয় নাই, যুক্তিসঙ্গত হয় নাই, আমি আদমের চেয়ে ভালো। কালা আনা খায়রুম মিনহু খলকতানি মিন নারি ওয়া খলকতাহু মিন তিন। ও রাব্বুল আলামিন, আমি তো আদমের চেয়ে ভালো, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি হলো নিম্নে। যদি আগুন নিচেও জ্বালায় উপরে উঠে, মাটি যদি উপরেও ছুঁড়ে মারে নিচে চলে আসে। সুতরাং যুক্তির কথা হলো, আগুনের সামনে মাটি নত হবে, মাটির সামনে আগুন নত হওয়া যুক্তির কথা নয়। প্রথম যুক্তিবাদীর নাম কি? এই জন্য খেয়াল রাখবেন, কে যুক্তি কি দিল? কোরআন হাদিস যুক্তির বাইরে না, তবে যুক্তি তো বুঝতে হবে। একটা জিনিস আমি বুঝাই, এই যে মেয়ে লোকদেরকে অর্ধেক দিল, অনেকে মনে করে নারীদেরকে ঠকাইল, আমি দেখাই নারীদেরকে ঠকাই নাই। মনে করেন এই লোকটার দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, 3,00,000 টাকা রেখে মারা গেল। কোরআনের ভাগ অনুযায়ী ছেলে পাবে 2,00,000, মেয়ে পাবে 1,00,000, ঠিক কিনা? এখন মনে করুন দুইটা ছেলে মেয়ে দুইটাই বিয়ের উপযুক্ত হয়ে গেছে, ছেলেটা বিয়ে করল, স্ত্রীকে 1,00,000 টাকা মোহর দিয়ে দিল, এখন তার কাছে আছে কয় টাকা? 1,00,000। বিয়ে করার পরে এখন বউ ঘরে আনলো, খরচাপাতি যাবে না? অপরদিকে ওই যে বোনটা ছিল 1,00,000 টাকা যার কাছে ছিল, তারও বিয়ে হয়ে গেল, তার নিজের 1,00,000 টাকা তো আছেই, বিয়ে করার পরে সে স্বামীর থেকে 1,00,000 টাকা মোহরানা পাইল, 1,00,000 টাকা হইল। এরপরে বিয়ে বসার পরে নিজের তেল পাউডার সোনো পাউডার পর্যন্ত সব চলে গেল স্বামীর দায়িত্বে, কোনো খরচা আছে? তাহলে এখানে কি মেয়েদেরকে ইসলাম ঠকাইল না জিতেইল? একটা খালি দেখাইলাম যে এই যে কোরআন যুক্তির বাইরে না, কিন্তু যুক্তি তো বুঝতে হবে। শয়তান আল্লাহর বিরুদ্ধে যুক্তি পেশ করল, এই শয়তানের যুক্তিটাও ভুল। কারণ কি? আগুনের গতি ঊর্ধ্বে, গতি ঊর্ধ্বে হলে কি দাম বাড়ে নাকি? আপনি 100 টাকা দিয়ে 5 কেজি চাউল কিনলেন, দোকানদার করলো কি, এক পাশে 5 কেজির একটা বাটখারা দিল, আর এক পাশে চাউল দিল, চাউলটাকে উপরে রাখলো, কমাই দিল চাউল, আপনি কি মানবেন? এই বেটা চাউল কম দিলে কি জন্য, বেশি করে দে। তাহলে বোঝা গেল উপরে গতি থাকলেই ভালো হওয়ার কোনো জরুরি না। ও আমার ভাইয়েরা, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই একজন মুসলমানদের ভালো খলিফা ছিলেন, তো দিনদার নেককার লোকদেরকে ভালোবাসতেন। ওনার একটা চাকর ছিল গোলাম, আয়াজ নাম, খুব ভালোবাসতেন, বিচক্ষণ জ্ঞানী ছিল, মালিকের আনুগত্যশীল ছিল, কিন্তু উজির মন্ত্রীরে মন্ত্রীরা এটা পছন্দ করত না, ওকে এত গুরুত্ব দেওয়াটা, সমালোচনা করতে লাগলো। একদিন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই রাজ দরবারে মন্ত্রীদেরকে দাওয়াত দিলেন, সাথে ওই গোলামটাকেও দাওয়াত দিলেন। হীরামণি মুক্তার পেয়ালায় নাস্তা করতে দিলেন, আর সবাইকে হুকুম দিলেন নাস্তা খাওয়ার পরে পেয়ালাটাকে আছাড় মেরে গুড়ি গুড়ি করে ভেঙে ফেলে দাও। ওয়ান টাইম হীরা মুক্তার পেয়ালা। মন্ত্রীবর্গ নাস্তা খেয়ে পেয়ালাটা দেখে আর নাড়াচাড়া করে, যদিও বাদশাহ হুকুম দিয়েছেন ভাঙ্গার জন্য, কিন্তু এটা ভাঙলে কেমন দেখা যায়, এত বড় দামি পেয়ালা, এত সুন্দর পেয়ালা, কেউ ভাঙ্গে নাই। আর ওই গোলাম আয়াজ যখন নাস্তাটা খেতে দেরি, আছাড় করে ভাঙতে আর দেরি হয় নাই, এবারে মন্ত্রী বলল সর্বনাশ কি করেছ? বাদশাহ বললেন, ও মন্ত্রী সাহেবরা, আপনাদের হুকুম ছিল নাস্তা খাওয়ার পরে পেয়ালাটা ভাঙ্গার, কেন ভাঙ্গেন নাই? মন্ত্রী বলল, বাদশাহ যাহা পানা খলিফাতুল মুসলিমিন, অনেক দামি পেয়ালা, খুব মূল্যবান পেয়ালা, এটা ভাঙলে কেমন দেখা যায়, সেজন্য আমরা ভাঙ্গি নাই। এবার আয়াজকে জিজ্ঞেস করো, বেটা তুই গোলাম, দেখো না মন্ত্রীরা দাম বুঝতে পেরেছে, এই জন্য ভাঙ্গি নাই, তুই কেন ভাঙলি? আয়াজ বলল, বাদশাহ যাহা পানা, আমি যদিও একজন কৃতদাস, যদিও গোলাম, কিন্তু আমি তো রাজ দরবারের গোলাম, এই পেয়ালার কি মূল্য আছে, কি দাম আছে আমি জানি, কিন্তু তারপরেও আমি কেন ভাঙলাম সেটার একটা কারণ আছে। আমি লক্ষ্য করলাম আপনি হুকুম করেছেন পেয়ালাটা ভাঙ্গার জন্য, অপর দিকে পেয়ালাটা অনেক দামি, আমি যদি পেয়ালাটাকে ভেঙ্গে ফেলি, একটা দামি পেয়ালা ভেঙ্গে গেল, আপনার হুকুমটা রক্ষা পেল, কিন্তু যদি আমি পেয়ালাটা না ভাঙ্গি, তাহলে এই লক্ষ টাকা দামের পেয়ালাটা রক্ষা পাইল ঠিক, কিন্তু আপনার হুকুমটা বাতিল হয়ে গেল, ঠিক কিনা? ও আমার মনিব, আমার কাছে লক্ষ পেয়ালা ভেঙ্গে চুরমার করা সম্ভব, কিন্তু আপনার একটা হুকুমকে আমি ভাঙতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল ইবলিস এই জিনিসটা বুঝতে পারে নাই, ইবলিস যত বড় সালাক হোক না কেন কিছুই বুঝতে পারে নাই। আল্লাহ হুকুম করেছেন আদমকে সেজদা করতে বললেন, না পিঁপড়াকে বললেন, তা দেখার বিষয় না, দেখার বিষয় হুকুমটা করেছেন কে? ও মুসলমান জাতি, আল্লাহর একটা বিধান অমান্য করার কারণে, আল্লাহর একটা বিধানকে অস্বীকার করার কারণে ইবলিস যদি জাহান্নামী হয়ে যায়, কাফের হয়ে যায়, আল কোরআনের এতগুলো বিধানকে যারা রাষ্ট্রীয় ভাবে বাতিল করে আইন করেছে তারা মুসলমান না কাফের? আর এদেরকে যারা ভোট দেয় তারা কি? ও ভাইরা, এইবার ধরা পড়েছ নিজেরা। সংসদে এমপিদেরকে পাঠাও, এমপিরা গিয়ে কি করে? এমপিরা ওইখানে গিয়ে আইন তৈরি করে, কি তৈরি করে? ও আমার ভাইয়েরা, একটা কথা পরিষ্কার করে বলতে চাই, মনে করুন এই চারিগ্রামে, দক্ষিণ চারিগ্রামে একটা কারখানার মালিক এই ভদ্রলোক, মালিককে সবাই চিনল, যখন কর্মচারীরা চিনল যে মালিক এই ব্যক্তি, এরপরে এই ব্যক্তি যা বলবে সবাই মানবে কিনা? এই ব্যক্তি যা বলবে তাই মানবে, এই ব্যক্তির কথাগুলো আইন হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে এই আসমান জমিন গ্রহ নক্ষত্র আমি তুমি সব কিছুর মালিক একজনকে, আইন চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে পরিষ্কার করে দিয়েছেন, আল্লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবল তার, যিনি সৃষ্টি করেছেন তিনি আইন দেওয়ার অধিকার রাখেন। এবারে আল্লাহর আইনগুলো যদি কেউ বাতিল করে সে মুসলিম হতে পারে না। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর নবীর কাছে একটা বিচার আসলো, একজন ইহুদি আর একজন মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান আর কি, এই দুইজনে একটা ঝগড়া লাগাইয়া বিচারটা নিয়ে আসলো আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবী দুই পক্ষের কথা শুনে ইহুদির পক্ষে বিচারের রায় দিলেন। কার পক্ষে? ইহুদির পক্ষে বিচারের রায় দিলেন। মুসলমানটা তো মুনাফিক মার্কা মুসলমান, সে এই রায়টা পছন্দ করলো না, চিন্তা করলো ওমর ইবনে খাত্তাব কাফেরদের বিরুদ্ধে কঠোর, তার কাছে গিয়ে আপিল করব। ইহুদিকে বলল আমি বিচারের আপিল জানাতে চাই। ইহুদি আপত্তি করল না, ইহুদি চিন্তা করল যেই নবী ন্যায় বিচার করে ওই নবীর শিষ্যরাও অন্যায় বিচার করতে পারে না, ঠিক কিনা? চলো আমরা যাই ওমরের কাছে। এবারে মুসলমানটা গিয়ে ওমরের কাছে বিচারের বর্ণনা পেশ করল। এক ফাঁকে ইহুদি বলল, ওমর এই বিচারটা তোমাদের নবীর কাছে গিয়েছিল, দুই পক্ষের বক্তব্য শুনে তোমাদের নবী আমার পক্ষে রায় দিয়েছিলেন, কিন্তু তোমার এই মুসলমান ভাইজান মানতে পারে নাই, তোমার কাছে বিচারের আপিল করার জন্য এসেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন বলেন, তাই হয় তাহলে দাঁড়াও। ঘরের ভিতর থেকে উন্মুক্ত তরবারি, খোলা তরবারি নিয়ে আসলেন। এরপরে বললেন, আল্লাহর নবীর বিচার করার পরে যেই ব্যক্তি ওমর ইবনে খাত্তাবের কাছে বিচারের আপিল জানাবার জন্য আসে তার বিচারটা এইভাবে করা হয়। এই বলে জোরে একটা কোপ দিয়ে দুই ভাগ করে ফেলে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাইজান সমস্যা বাড়ল আরো। এই লোকের যারা আত্মীয় স্বজন এরা সব গিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হল, বলল ইয়া রাসূলুল্লাহ, বিচারের যদি কেউ আপিল করে তাহলে তাকে হত্যা করা যায় কিনা? বিচারের আপিল করলে কি হত্যা করা যায় নাকি? সবাই জানে। আল্লাহর নবী বলেন যে না, হত্যা করা যাবে কেন? বলে যে তাই হয় তাহলে এবারে শুনুন, আপনার বিশিষ্ট সাহাবী ওমর ইবনুল খাত্তাব আমাদের বংশের একজন লোককে হত্যা করেছে, তার কাছে আপিল করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমরা হত্যার বদলে হত্যার বিচার চাই। ওমর বিন হত্তাকে খাত্তাবকে কেসাস হিসাবে হত্যা করে দিতে হবে। কি জটিল বিষয়! আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, বারবার বলতে লাগলেন, ওমর আব্দুল খাত্তাব এত বড় একটা অন্যায় কাজ করতে পারল? বেশিক্ষণ দেরি করতে হয় নাই, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হে নবী, আপনার চিন্তার কোনো কারণ নেই, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম করে বলছি, না না, ওমর বিন খাত্তাব যেই লোক থেকে হত্যা করেছে সে মুমিন না, কোন ব্যক্তি মুমিন হতে পারে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যেই পর্যন্ত তাদের পারস্পরিক বিবাদ, ঝগড়া, ফাসাদের ব্যাপারে আপনাকে বিচারক না মানবে। এরপরে সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, আপনি যেই বিচারটা করবেন ওই বিচারটা সম্পূর্ণরূপে মেনে নিবে, মনের মধ্যে কোন দ্বিধা দ্বন্দ্ব কোন সংশয় থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আনুগত্য করবে। এইটা না করা পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হতে পারে না, যেহেতু একজন লোক মুসলমান দাবি করে তারপরে যদি মুরতাদ হয়ে যায় তাকে বলে মুরতাদ। এই মুরতাদের শাস্তি হলো কতল করা, হত্যা করে দেওয়া। ওমর বিন খাত্তাব যে লোকটাকে হত্যা করেছে সে মুরতাদ, এজন্য ওমর বিন তাদের কেসাস হবে না। জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বিধান মানা কেমন জরুরি বুঝতে পারছেন? এখন এই বিধানের জন্য যে একটা কিতাব আছে সেই কিতাবের নাম কি? কোরআন। এই কোরআনটাকে বাতিল করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যারা মানবে, এই কোরআনের হুকুম অনুযায়ী চলবে, এই কোরআনের আলো যারা সব জায়গায় জ্বালাবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন, তাদেরকে কোনো বিপদ দিবেন না। কোরআন দিয়ে আল্লাহর নবীরা দেশ শাসন করেছেন। আমি আজকে এজন্য একটা কাহিনী আলোচনা করতে যাচ্ছি, কোরআনুল কারীম একটা উল্লেখযোগ্য কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীকে এক একটা মুজিজা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন যখন তিনি বগলের ভিতরে হাত রেখে বের করতেন, একেবারে সূর্যের আলোর মতো আলোকিত হয়ে যেত হাতের আলোতে। জয় বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের লাঠি ছিল, লাঠি যদি ছেড়ে দিতেন সাপ হয়ে ফোনা ধরত। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিসসালামকে মুজিজা দিলেন, দাউদ আলাইহিসসালাম লোহা হাতে নেওয়া মাত্র নরম হয়ে যেত, লোহা দিয়ে তিনি বিভিন্ন রকমের যন্ত্রপাতি অস্ত্র দাও বটি তৈরি করতেন। আবার হযরতে ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন, জন্ম অন্ধ লোকের চোখে হাত বোধালে চোখটা ভালো হয়ে যেত, সবগুলো করত। কিন্তু যেই নবীদেরকে যেই মুজিজা দেওয়া হয়েছিল, ওই নবী যখন দুনিয়া থেকে চলে গেছেন মুজিজাও চলে গেছে। দাউদ আলাইহিসসালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, ওনার মুজিজাও বিদায় হয়ে গেছে, ওনার উম্মতরা লোহা ধরলে আর নরম করতে পারে না। মুসা আলাইহিসসালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আজকে ইহুদিরা যদি লাঠি ছাড়ে একটা লাঠিও সাপ বানাইতে পারবে না। ঈসা আলাইহিসসালাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। এখন ঈসা নবীর উম্মতের দাবিদার খ্রিস্টানরা মিলে, সবাই মিলে যদি কোনো একটা জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলায় চোখ ভালো করতে পারবে, আরো ঘষতে ঘষতে নষ্ট করতে পারবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে একটা মুজিজা দিয়েছেন, লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদি। আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীকে এক একটা বিশেষ মুজিজা দিয়েছিলেন, আমাদের নবীকে একটা বিশেষ মুজিজা দিয়েছিলেন, সেই মুজিজা হচ্ছে কোরআন। সেই মুজিজার নাম কি? আল কোরআনুল কারীম। এর মুজিজা কোন সময় শেষ হবে না, যত পড়বে তত নতুন নতুন তথ্য বের হবে। ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়তে শুরু করেছিল, ইংরেজি অনুবাদ পড়ে কিছু ভুল পেয়ে গেছে, অনুবাদকরা ভুল করে না, ভুল পেয়ে খুব খুশি হল, কোরআনের ভুল ধরেছি, গোটা খ্রিস্টান জগৎ খুশি হবে, মুসলমানদেরকে বোকা বানান যাবে। কিন্তু পরক্ষণে চালাক মানুষ চিন্তা করলো, আমি তো কোরআনের ভুল ধরেছি ইংরেজি অনুবাদ পড়ে, অনুবাদেও তো ভুল হইতে পারে, আমি যদি অনুবাদ পড়ে ভুল ধরি আর পরে দেখা যায় অনুবাদক ভুল করেছে, আমার দুনিয়া জোড়া বদনাম হয়ে যাবে। সেই জন্য তিনি আরবি ভাষা শিক্ষা করতে শুরু করলেন, আরবি ভাষা পড়লেন, আনাকুম বানাকুম জানাকুম না খুব ভালো করে পড়লেন। এরপরে কোরআনুল করিমকে পড়তে শুরু করলেন, গবেষণা করতে শুরু করলেন। ভাইজান, এরপরে তিনি অনেকগুলো বই লিখেছেন, দি কোরআন বাই দি বাইবেল, দি কোরআন অ্যান্ড বাইবেল অ্যান্ড সায়েন্স একটা বই আছে, আরো অনেক বই তিনি লিখেছেন ইসলামের পক্ষে। উনি লিখেছেন, আমি কোরআন শরীফকে পড়তে শুরু করেছিলাম কোরআনের ভুল ধরার জন্য, এই জন্য আমি আরবি ভাষা শিক্ষা করেছি, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বহুবার পড়েছি। আমি কোরআনুল করিমকে যত পড়তে লাগলাম তত আমার কাছে কোরআনের নতুন নতুন বিজ্ঞান আর নতুন নতুন তথ্য আমার সামনে উপস্থিত হতে লাগলো। আমি যখন কোরআনুল করিমকে ভুল ধরার জন্য পড়তে লাগলাম, কোরআন যত পড়তে লাগলাম কোরআনুল করিমের ভুল ধরার তো কোনো সুযোগ হলো না, কোরআন বরং আমার জীবনের ধাপে ধাপে, আমার জীবনের বাঁকে বাঁকে যতগুলো ভুল ছিল সমস্ত ভুলগুলো এক এক করে সংশোধন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসনে ইউসুফ দমে ঈসা দে বয়দা দারি আছে খুবা হামাদার আন্দ তু তনহাদারি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে এই কোরআন দিয়ে, আল্লাহর কালাম দিয়ে দেশ শাসন করার ক্ষমতা দিয়েছিলেন। এমনই একজন নবীর সম্পর্কে যিনি দুনিয়া ব্যাপী শাসন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। আমি দাউদকে এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম। কিসের ইলম? ওহির ইলম দান করেছি। এই ওহির ইলম দিয়ে নবীরা দেশ শাসন করেছে, কোরআন দিয়ে ওমর ইবনে আল্লাহর নবী দেশ শাসন করেছেন, এই কোরআন দিয়ে ওমর ইবনে খাত্তাব দেশ শাসন করেছেন, এই কোরআন দিয়ে আবু বকর সিদ্দিক দেশ শাসন করেছেন, এই কোরআন দিয়ে আলী দেশ শাসন করেছেন, এই কোরআন দিয়ে ওসমান শাসন করেছেন। ওসমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, আমেরিকার অক্সফোর্ডে পড়ে নাই, তারা পড়েছিলেন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনিভার্সিটিতে। এই কোরআন দিয়ে দেশ শাসন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া লাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি তাদেরকে ইলম দান করেছি, আসমানি কিতাবের ইলম দান করেছি। দাউদের জন্য যে কিতাব ছিল সেই কিতাবের নাম কি? ইনজিল। জবুর, জবুর, জবুর ছিল। আল্লাহ তাআলা তাকে কিতাব দান করেছিলেন। আল্লাহ বলছেন, ওয়া ক্বাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাসন ব্যবস্থা দিলেন, পুরো দুনিয়ার তারা শাসন করতেন। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সদমতি খাতামাস দেওয়া পরি, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে একটা আংটি দিয়েছিলেন, মুজিজার আংটি। আংটি পরার সঙ্গে সঙ্গে জিন ইনসান দেও ফেরেশতা সবগুলো তার আনুগত্য করত। জয় বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, আজকেও যদি মুসলমানরা আল্লাহর হুকুম মতো চলত, আসমান জমিনের মালিককে, আগুনের মালিককে, যারা আল্লাহর হুকুম মতো চলেছেন আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা আমি এখানে উল্লেখ করেছি, এখানে তাফসির পেশ করেছি আমি। লাস্টে বলা হয়েছিল ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আল্লাহর ফেরেশতা জিব্রাইল মিকাইল ইসরাফিল সব এসে হাজির হয়ে গেছে, ইব্রাহিম আমরা তোমাকে সাহায্য করতে চাই, একটু অনুমতি দাও। ইব্রাহিম বলল, জিব্রাইল মিকাইল ইসরাফিল, আমি তোমাদের সাহায্য চাই না, আমি তো তোমাদের আবু ইবাদত করার জন্য মানুষকে দাওয়াত দেই নাই, আমি তো তোমাদের পক্ষে মানুষকে আহ্বান করি নাই, আমি আহ্বান করেছি আল্লাহর দিকে, আমি যেই আল্লাহর গোলামি করি সেই আল্লাহর সাহায্য কামনা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ কেবলমাত্র তোমারই গোলামি করি। আমরা গোলাম কার? না কোনো খাজা বাবার গোলাম, গাজা বাবার গোলাম, ল্যাংটা বাবার গোলাম, পীর বাবার গোলাম, নবী রসুলদের গোলাম না? গোলাম কা? আল্লাহর গোলাম। নবী রসুলরাও তো আল্লাহর গোলাম, ঠিক কিনা? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, মাশাআল্লাহ মুখস্থ তো আছে, অর্থ জানা নাই আর কি। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আব্দুন, আল্লাহর গোলাম। ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল। বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর গোলাম হয় তাহলে দুনিয়ার অন্য মানুষরা কার গোলাম? সব আল্লাহর গোলাম। কোন গোলামের কাছে সাহায্য চাওয়া যাবে না, সাহায্য চাও কার কাছে? মালিকের কাছে। মালিক হচ্ছেন কে? আল্লাহ তাআলা কোরআন পরিষ্কার বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিউল হামিদ। জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে দুনিয়ার মানব সকল, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আইয়ুহান নাস, আর নাস বলতে কাউকে বাদ দেওয়া হয় নাই, সব মানুষকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। সব বলতে তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, রাজা ফকির, প্রজা ফকির, ইমাম ফকির, মুক্তাদি ফকির, দরগা ফকির, দুর্গা ফকির, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। আল্লাহু হুয়াল গনিউল হামিদ, ধনী হচ্ছেন একমাত্র একজন, তিনি কে? ফকির কেন বলা হলো? তাফসিরে লেখে দুনিয়ার ফকিররা ভিক্ষুকেরা, একজন ভিক্ষুক আরেকজন ভিক্ষুকের কাছে ভিক্ষা চায় না, কারণ জানে আমি যেরকম ভিক্ষুক ও তো সেই রকম ভিক্ষুক, ও আমাকে কি ভিক্ষা দিবে। সুলতান মাহমুদ গজনবীর দরবারে একজন রাতের বেলায় গেছে ভিক্ষা চাওয়ার জন্য, উনি তখন তাহাজ্জুদের পরে আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাত করছিলেন। ভিক্ষুক চিন্তা করলো হাত নামালে পরে তো ভিক্ষা যাব, দেখে না হাত নামাচ্ছে না, রাত শেষ হয়ে যাচ্ছে, ভিক্ষুক মনে মনে বলল আরে এটা তো আমার চেয়ে বড় ভিক্ষুক, এর কাছে আর কি ভিক্ষা চাইব, আমি তো এক দরবারে না পাইলে আর এক দরবারে চলে যাই, আর এ যে হাত তুলে দাঁড়িয়ে আছে হাত আর নামায় না, ব্যথাও তো হয় না, আমার চেয়ে বড় ভিক্ষুক এর কাছে আমি চাব না। তবে একটা জিনিস জানতে হবে, আমার এত বড় বাদশাহ সে যার কাছে ভিক্ষা করে নিশ্চয়ই সে এর চেয়ে অনেক বড় ধনী, আমি ওই লোকের কাছে চাব, ওনার কাছে আর ভিক্ষা চাব না, ওনার কাছ থেকে ওই লোকের পরিচয়টা জানব। সকালবেলা গিয়ে ভিক্ষুক বলছে, ও সুলতান মাহমুদ, মুসলমানদের খলিফাতুল মুসলিমিন, আমি তোমার কাছে ভিক্ষা করার জন্য রাতে এসেছিলাম, দেখলাম তুমি যেন কার কাছে ভিক্ষার জন্য হাত দরাজ করে আছো, আমি বুঝতে পেরেছি তুমিও তো আমার মতো ভিক্ষুক, তোমার কাছে ভিক্ষা চাইয়া লাভ নাই, আইয়ুহান নাস আনতু আল্লাহ ঠিকই বলেছেন, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। ও সুলতান মাহমুদ গজনবী, আমি জানতে চাই তুমি কোন মালিকের কাছে ভিক্ষা চাচ্ছ, আমি তোমার কাছে ভিক্ষা চাবো না, আমি তার কাছে ভিক্ষা চাবো, জোরে বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বললেন যে ঠিকই বুঝেছ, আমিও একজন ভিক্ষুক, তুমিও যেমন ভিক্ষুক, আমি যার কাছে প্রার্থনা করি সে অনেক ধনী, সে নিজেকে ধনী বলে ঘোষণা দিয়েছেন, আর দুনিয়ার সমস্ত মানুষ চাইলে বেজার হয়, আর ওই এক দরবার যেখানে না চাইলে বেজার হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। হার ঘরি তু দেনে কো তৈয়ার হয়, জো না মাঙ্গে উসসে ও বেজার হয়, জো না মাঙ্গে উসসে ও বেজার হয়, যে না চায় তার উপরে সে অসন্তুষ্ট হয়ে যায়, এমন মালিক তার কাছে না চেয়ে অন্য কারো কাছে চাইলে তাকে মুশরিক বলা হয়, আমি সেই এক মহান আল্লাহর দরবারে চাচ্ছি, আল্লাহু আল-গনিউল হামিদ, ধনী একমাত্র কে? প্রার্থনা করব কার কাছে? না খাজা বাবার কাছে, গাজা বাবার কাছে, মাজার ওলার কাছে, কারো কোনো ক্ষমতা নাই, দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম অটল দাঁড়িয়ে আছেন, এর মধ্যে নমরুদের বাহিনী তাকে আগুনে নিক্ষেপ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে পরীক্ষা করেন, যেই পর্যন্ত তোমার ক্ষমতা আছে ওই পর্যন্ত যদি তাওহীদের উপর অটল থাকতে পারো, ও মুসলমান, যে আল্লাহ তাআলা আগের যুগের নবীদেরকে সাহায্য করেছেন এখনো জীবিত আছেন কিনা? নমরুদ যখন আগুন নিক্ষেপ করে ফেললো ইব্রাহিমকে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, কুল নায়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন খবরদার খবরদার, আমার বন্ধু ইব্রাহিমের জন্য একটা চুল পরিমাণ পুড়ে না যায়, ঠান্ডা হয়ে যাবি, আবার এমন ঠান্ডা হবি না যে শীতে কষ্ট পায়। তাফসীরে লেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমি দুনিয়াতে যত জীবন যাপন করেছি তার মধ্যে সবচেয়ে আরামের দিনগুলো ছিল আমি যেই কয়দিন নমরুদের আগুনে ছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ঠান্ডা করে দিয়েছেন কে? যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য ওই নমরুদের আগুন ঠান্ডা করে দিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? ও ভাইজান, দুনিয়ার ইহুদি খ্রিস্টান আমেরিকা ব্রিটেন যত বলেন তত শক্তিশালী বলেন, ওদের আণবিক বোমা পারমাণবিক বোমা যত আগুন আছে সব ঠান্ডা করতে পারেন কিনা? কিন্তু শর্ত তো এক জায়গায়, গন্ডগোল এক জায়গায়। আজ ভি জো করে ইব্রাহিম কা ঈমান পয়দা, আগ কর সকতি হ্যায় আন্দাজ গুলিস্তা পয়দা, তাওহীদ কি আমানত সিনোঁ মেঁ হ্যায় হামারা, আসা নহীঁ মিটানা, আস আসানি মেটানা নাম শাহমারা। ও মুসলমান তাওহীদের ইমান অর্জন করো, শিরিক বিদআত বর্জন করো, যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যুগে যুগে সাহায্য করেছেন, মুমিনদেরকে সাহায্য করেছেন, সেই আল্লাহ আগে যেমন ছিল এখনো তেমন আছেন, এখনো সাহায্য করতে পারেন। লা নিদ্দা ওয়া লা জিদ্দা ওয়া লা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা ইন শিতা মিনাল খাওফি আমানা ওয়া সালামা ফাবুদহু ইয়াকিনান বিগুদুবিন ওয়া আসালা। যদি সত্যিকার অর্থে নিরাপত্তা পেতে চাও, ওই আল্লাহকে নিরিবিলি ডাকো, একা একা ডাকো, কাকে ডাকবো? ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, দাউদ আলাইহিস সালামকে এরকম ক্ষমতা দান করলেন, নবীরা শাসন করেছেন, আমাদের নবী দেশ শাসন করেছেন কিনা? মদিনার 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। আজকে কয়ে যে ধর্মকে মসজিদে ঢুকিয়ে দাও, দেশ চলবে মানব রচিত আইন দিয়ে। ও মুসলমান, মসজিদের ইমাম সাহেব যদি কোরআনে ভুল করে লোকমা দেয় কিনা? মসজিদের ইমাম সাহেব যদি ভুল করে কোরআন পড়তে গিয়ে লোকমা দাও, দেশের ইমাম সাহেবরা আল্লাহর কোরআনকে বাদ দিয়ে বিচার ফয়সলা করছে, ব্যাংকের থেকে বের করলো কোরআনকে, আদালত থেকে বের করেছে, ওইখানে লোকমা দেওয়ার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা বলছেন, ওয়ারেসা সুলাইমান দাউদা, দাউদের পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওয়ারিস সূত্রে সবকিছুর মালিক হয়ে গেলেন। এবারে সারা দুনিয়ার বাদশাহ, কালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাই, সমস্ত মানব জাতির সামনে ঘোষণা করলেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, উল্লিমনা মানতিকাত তাইর, আল্লাহ আমাকে পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন, ও উতিনা মিন কুল্লি শাইন, আমাকে আল্লাহ সব রকম নিয়ামত দান করেছেন, দেশ পরিচালনা করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, বিশ্বের নেতৃত্বের জন্য যা দরকার আমাকে সব দিয়েছেন। কে দিয়েছেন? ইন্নাহাদা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা আল্লাহর একটা স্পষ্ট অনুগ্রহ, আল্লাহর একটা বড় অনুগ্রহ, ফজল করম। ওহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এবারে তার সৈন্যদেরকে জমা করা হলো। সুলাইমানের সৈনিক হচ্ছে জিন, সুলাইমানের সৈনিক সমস্ত মানুষ, সুলাইমানের সৈনিক সব পাখিরা। এবারে এদেরকে নিয়ে তিনি কোথাও যাচ্ছেন, রওনা হলেন। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলে, এই বাহিনী যখন যাচ্ছে একটা মাঠে পিঁপড়ার বাস করত, পিপিলিকা, এই পিঁপড়া যখন বাস করত, পিঁপড়াদের নেত্রী আছে, কালাত নামলাতুন, ওই নেত্রী পিঁপড়া তার অধীনস্থ সব পিঁপড়াদের মাঝে ঘোষণা করে দিল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওহুম লা ইয়াশুরুন। ও পিপিলিকার দল, তোমরা সব গর্তে চলে যাও, তোমাদের ঘরে চলে যাও, গর্তে ঢুকে যাও, সুলাইমানের বাহিনী আসতেছে, তোমাদেরকে সব সুলাইমান এবং তার সৈনিকেরা তোমাদের পায়ের তলে পিষে শেষ করে ফেলবে, পিষে শেষ করে ফেলবে, অহম লাশরুন, কিন্তু তারা তো টেরও পাবে না, তোমরা পায়ের তলে পরে শেষ হয়ে যাইবা, তোমরা তো টের পায়ে শেষ হয়ে যাবো, তারা টেরও পাবে না। হাতির পায়ের তলে দিয়ে পিঁপড়া পরে, হাতি টের পায় নাকি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়াটাকে ধরলেন, এই পিঁপড়া তুই কেন সাবধান করলি তোর জাতিকে, আমি কি জালেম, আমার ব্যাপারে এমন কথা কেন বললি, আমি পিষে ফেলব, এত বড় সাহস কোথেকে পেলি? পিঁপড়া বলল, সুলাইমান আমি তো এমন কথা বলি না, আমি বলেছি লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু অহুম লা ইয়াশুরুন। আমি তো কথাও বলেছি যে সুলাইমান এবং তার সৈনিকেরা তোমাদের পিষে ফেলবে, অথচ তারা টের পাবে না, অজান্তে পিষে যাবে, সেটা বলে দিয়েছে সুলাইমান আলাইহিস সালাম। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, সুলাইমান আলাইহিস সালাম ওই পিপীলিকার কথা শুনে খুশিতে হাসলেন আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ক্বাল রাব্বি আউযিনি আন আশকুরা নিমাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু। ও রাব্বুল আলামিন, আমাকে তুমি সুযোগ দাও যেন আমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যে নিয়ামত তুমি আমাকে দিয়েছ, আমার বাপ মাকে দিয়েছ, এবং যেন আমি বেশি করে ন্যাক আমল করতে পারি যা তুমি পছন্দ করো, তুমি যেগুলো পছন্দ করো, তার দাহ এমন আমল যেন আমি না করি যেটা তুমি পছন্দ করো না। অ মুসলমান, খালি আমল করলেই চলবে না। সুলাইমান আলাইহিসসালাম দোয়া করলেন এমন আমল যেন আমি করি যে আমল তুমি পছন্দ করো। ও ভাইজান, জোহরের নামাজ ফরজ কয় রাকাত, আসর কয় রাকাত, এশা কয় রাকাত, মাগরিবের নামাজ মাঝখানে কয় রাকাত? এখন যদি কেউ মাগরিবের নামাজটা চার রাকাত পড়ে, ভালো করে উজু করলো, খুশু খুজুর সাথে রুকু লম্বা করলো, সেজদা লম্বা করলো, নামাজ হবে না, বাতিল? মুফতি জসিমউদ্দিন রহমানিও বলবে বাতিল, মুফতি আব্দুল বাতেন সাহেব বলবে বাতিল, ঠিক না? এই ব্যাপারে কারণ দ্বিমত আছে নাকি? ও আমার ভাইয়েরা, কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন, আমাদের নবী যেইভাবে নামাজ পড়েছেন, ওই নামাজের মধ্যে মাগরিবের নামাজ তিন রাকাত আছে। কেয়ামত পর্যন্ত যত ভালো উদ্দেশ্যে করো, ওই নামাজের মধ্যে আর কিছু বাড়ান যাবে না, ঠিক কিনা? এইটা যদি পরিষ্কার হয়ে যায়, এবারে ভালো করে বোঝার চেষ্টা করো, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন দিন শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহর নবী যা শিখিয়ে গিয়েছেন ওইটার নাম দিন, আল্লাহর নবী যা শিখায় নাই ওটা দিন না, ঠিক কিনা? আল্লাহর নবী শিখায় নাই কোরআনটাকে মুর্দারের জন্য খতম পড়ার জন্য, শিখিয়েছে নাকি? সাহাবারা মুর্দারের জন্য খতম পড়তেন নাকি? তাফসিরে মারিফুল কোরআনটা খুলে দেখো, সূরা বাকারার ৪১ নম্বর আয়াতে তাফসিরে লেখা আছে, মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে, পয়সার বিনিময়ে কোরআন খতম পড়ানো, দোয়া পড়ানো, অজীব পড়ানো সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম কাজ করে, আর যে পড়ায় সেও হারাম কাজ করে। নাউজুবিল্লাহ। ও ভাইজান, আমাদের নবীজির সন্তানও ছিল, আল্লাহর নবীর জীবদ্দশায় ফাতেমা সারা বাকি সব সন্তানগুলো মারা গেল, আল্লাহর নবী কি তাদের জন্য পয়সা দিয়ে খতম পড়াইছেন? কোন প্রমাণ আছে? আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম খতম পড়ান নাই, মিলাদ পড়ান নাই? আমার দেশে একদল লোক আছে, ঘরে ঘরে মিলাদ দিন রসুলের সাফাত নিন। ও ভাইজান, আল্লাহর নবীর সাহাবীরা মিলাদ দিয়েছিলেন কিনা? দিয়েছিলেন নাকি? কোন প্রমাণ আছে? মেশকাত শরীফের বাবুল কেয়ামে হাদিস আছে, আল্লাহর নবীর দশ বছর খেদমত করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিলাদ পরে যারা নবীর মহাব্বতে দাবি করে না, অনেক ভূমিকা দিয়েছেন। عن انس رضي الله تعالى عنه قال لم يكن شخص احب اليهم من رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবীর সাহাবী এবং আল্লাহর নবীর 10 বছর একাধারে খেদমত করেছেন যে খাদেম, ওই আনাস رضي الله تعالى عنه বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও মানিকগঞ্জের মানুষেরা, খুব ভালো করে জেনে রাখো, আল্লাহর নবীর সাহাবীদের কাছে আল্লাহর নবীর চেয়ে আর বেশি প্রিয় কেউ ছিল না। আল্লাহর নবীকে বাঁচাবার জন্য এক একজন নিজেকে ঢাল স্বরূপ ফেটে ধরত, 80-90টা তীর এবং তরবারির জখম খেত, তারপরেও রুহ থাকা পর্যন্ত আল্লাহর নবীর গায়ে একটা তীর যেতে দিত না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসত যে সাহাবীরা, ওই সাহাবীরা আল্লাহর নবীকে যখন দেখতেন, ওয়াকানু ইদা রাওহু লাম ইয়াকুমু, আল্লাহর নবীকে যখন সাহাবায়ে কেরাম দেখতেন, আল্লাহর নবীরা সাহাবীরা নবীকে দেখলে দাঁড়াইতেন না। কেন দাঁড়াইতেন না? লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিকা, আল্লাহর নবী এটা অপছন্দ করতেন, ঘৃণা করতেন, সেজন্য সাহাবায়ে কেরাম দাঁড়াইতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি স্পষ্ট হাদিস! আল্লাহর নবীর সাহাবীরা নবীকে দেখলে দাঁড়াইতেন না, কারণ নবী পছন্দ করতেন না। আল্লাহর নবীর জীবদ্দশায় যারা পছন্দ করতেন না, আল্লাহর নবীর মৃত্যুর পরে যারা বলে স্কুলের টিচার আসলে আমরা দাঁড়াই সম্মান করি, আমরা কি না করবো না নবীর জন্য? নবী কি এর চেয়ে ছোট হয়ে গেল? ওই বেটা ইবাদত করবার নিজের মন গড়া না আল্লাহ নবীর শিখানো তরিকায় কোনটা? আর একটা হাদিস, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال النبي صلى الله عليه وسلم لا تقوموا كما يقوم الأعاجم يعظم بعضهم بعضا। ও আমার সাহাবীরা খবরদার, উম্মতরা খবরদার, মানিকগঞ্জের হও, চারিগ্রামের হও, সিঙ্গাইরের হও, বাংলাদেশের হও, পাকিস্তানের ইন্ডিয়ার হও, যেই হও না কেন খবরদার, লা তাকুমু হিনা তারাউনি, তোমরা যখন আমাকে দেখবে দাঁড়াইবা না। কামা ইয়াকুমুল আজিমু, যেমন আজমিরা অনারবরা তাদের টিচারকে দাঁড়াইয়া সম্মান করে, রাজা বাদশাকে দাঁড়াইয়া সম্মান করে, খবরদার খবরদার তোমরা আমাকে দেখা দাঁড়াইবা না। আল্লাহর নবী এত পরিষ্কার করে বললেন, ও ভাইজান আমরা নামাজে দুরুদ শরীফ পড়ি, নামাজে দুরুদ শরীফ পড়ি দাঁড়াইয়া বৈশা, নামাজে দুরুদ পড়লা বৈশা, আর মিলাদে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা পড়লা, এর কোন ভিত্তি আছে? আল্লাহ নবী এগুলো করেন নাই। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আউজিনি আন আশকুরা নিমাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু, এমন আমল তুমি আমাকে করতে দাও যে আমল তুমি পছন্দ করো। ও ভাইজান আজকে মাজার পূজা চলছে, মুসলমান মাজার তৈরি করে, আল্লাহর নবী মৃত্যুর তিন দিন আগে অভিশাপ দিয়েছেন, পরিষ্কার বলেছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। আল্লাহর নবী যখন মৃত্যুর আক্রান্ত, এই সময় তিনি উম্মতকে সাবধান করে গেছেন। আল্লাহর হাবিব বললেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন। কেন? রহমতের নবী কেন লানতের জন্য বদদোয়া করছেন? আল্লাহর নবী নিজেই কারণটা উল্লেখ করেছেন, বলছেন ওদের নবী রসুলরা যখন মারা যেত, অলি বুজুর্গরা মারা যেত, ওদের কবরগুলোকে সেজদার স্থান বানাইত, পূজার স্থান বানাইত, টাকা দিত, পয়সা দিত। লা তাজালু কবরি ওয়া সানাই উবাদ, ও আমার উম্মতরা খবরদার খবরদার, তোমরা আমার কবরটাকে সেজদার স্থান বানাইবা না। ও ভাইজান, সেদিন আমি মানিকগঞ্জের ঘিওরে একটা মাহফিল করেছি, প্রায় দুইটা ইউনিয়ন মিলে কোনো মাদ্রাসা নাই, খালি একটা মাজার আছে। ১৬ বছর পর্যন্ত একজন চেয়ারম্যান সেখানে মাজার তৈরি করেছে, এই মাজারকে কেন্দ্র করে গান হতো, মিলাদ হতো, আব্দুল মজিদ চেয়ারম্যান। আমি একটা মাহফিল এই মাজার উপরে বয়ান করলাম, উনি ওই মাহফিলে কেমনে জানি ছিল, পরে এসে বললো যে আমি মাপ চাই, সারা জীবন অন্যায় করেছি, গুনাহ করেছি, তওবা করেছি, মেহরবানি করে আপনি যদি একটু আমার ওইখানে যান, আমি একটা মাহফিল করতে চাই, আমি যেই যাদেরকে নিয়ে গুনাহ করেছি ওদেরকে নিয়ে তওবা করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানিকগঞ্জের ঘিওর, দূরে কথা বলতেছি না, গত কিবার জানি মাহফিল করে গেলাম দুই তিন দিন আগে। ও আমার ভাইয়েরা, ওইখানে গিয়ে দেখি আপনার এখানে কয়জন লোক হয়েছে, এর কমপক্ষে ২০ গুণ লোক হয়েছে, মেয়ে লোক পুরুষ ভরে গেছে সব, হাজার হাজার লোক গেছে গ্রামের ভিতরে দুর্গম এলাকা। আমি চিন্তা লোকটা তওবা করতে চায়, যাওয়া দরকার, প্রোগ্রাম ছিল না খালি, এই প্রোগ্রাম তো অনেক আগের নেওয়া। এইভাবে ভাইরা আমার গেলাম সেখানে, গিয়ে দেখলাম যে সব একই কথা কয়, যে আমরা জীবনে অষ্টা শুনি না এলাকায়, ওই এলাকার প্রথম মাহফিল বাংলাদেশে যে এরকম এলাকা আছে আমার জানাই ছিল না, যে ওয়াজ মাহফিল হয় না। আপনারা খুঁজলেন এই মানিকগঞ্জের ওই যে আব্দুল মজিদ চেয়ারম্যানের নাম গিওরের থেকে আর ভিতরে, জায়গাটার নাম কি যেন ভুলে গেলাম, ধামসর, জায়গার নাম হচ্ছে কি ধামসর জায়গার নাম। ওইখানে দুই তিন দিন আগে মাহফিল করে গেছে ভাইরা আমার, হাজার হাজার জনগণ হাজির হলো, দুইজন না তিনজন ছিল চেয়ারম্যান, চেয়ারম্যানের সবাই আসছে। আগে যারা মেলা করত এখন তারা মাহফিল করছে। ও ভাইজান যখন মাজারের উপর আলোচনা করলাম সবগুলো লোকের চোখ দিয়ে পানি পড়তে লাগলো, সারা জীবন অন্যায় করেছি, গুনাহ করেছি, পাপ করেছি। আমি বললাম যে একটা মাদ্রাসা করো তাহলে ইনশাআল্লাহ এরা দিন শিখবে। ও ভাইজান অন্ধকারে ছিল, এখনো যারা জানার পরে মাজার তৈরি করো, মাজারে ফুল দাও, আগরবাতি মোমবাতি দাও, জেনে রাখবে মানুষ যখন মৃত্যু হয়ে যায় কবর দিয়ে মানুষেরা চলে যায়, হাদিসে লেখে এত ডুব দূরে যখন চলে যায় যে তার পায়ের জুতার আওয়াজটা এখন আর শোনা যাচ্ছে না, এই সময় দুজন ফেরেশতা তার কাছে আসে, তিনটা প্রশ্ন করে, মান রব্বুকা আমা দীনুকা আমান হাদার রাজুলুল্লাযী বুয়িসা ফীকুম, এই তিনটা প্রশ্ন উত্তর যদি ঠিকমতো দিতে পারে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসে, আন সাদাকা আব্দি, ও ফেরেশতারা আর কিছু বলার দরকার নেই, আমার বান্দা সত্য কথা বলেছে, সঠিক উত্তর দিয়েছে, ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাতি আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ওই আমার বান্দার কবরটাতে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক তার গায়ে জড়িয়ে দাও এবং জান্নাতের সঙ্গে তার কবরটাকে সুরঙ্গ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত এসে কবরটা পরিপূর্ণ হয়ে যায়, তোমার উপরের থেকে টাকা পয়সা চাদর দেওয়ার কোন দরকার আছে? ও ভাইজান টাকা পয়সা দান করবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমরা যাকাত দেই, ফিতরা দেই, খয়রাত করি দেই। ও আমার ভাইরা আল্লাহর জন্য দান করলে যদি আল্লাহর ইবাদত হয় তাহলে মাজারের নামে দান করলে কার ইবাদত হয়? মাজারওয়ালার ইবাদত হয়। ইবাদত করবো মাজারওয়ালার না আল্লাহর? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ও আমার ভাইরা আল্লাহর নামে আমরা জবাই করি পশু, কোরবানির পশু জবাই করি আল্লাহর নামে, আকিকার পশু জবাই করি আল্লাহর নামে। ও আমার ভাইরা সদকা দেয় আল্লাহর নামে, হজ করতে গিয়ে দম দেয় আল্লাহর নামে, পশু জবাই করা যদি আল্লাহর নামে করলে আল্লাহর ইবাদত হয়। এবারে মাজারে গিয়ে যারা পশু জবাই করে পীরের নামে, কার ইবাদত করে তারা? মাজারওয়ালার ইবাদত করে। শিরিক করে কিনা? শিরিক করে, শিরিক ডাইরেক্ট শিরিক করছে। সেজদা করি কার জন্য আমরা নামাজে? আল্লাহর জন্য। আল্লাহর জন্য সেজদা করলে যদি আল্লাহর ইবাদত করা হয়, মাজারওয়ালাকে সেজদা করলে কার ইবাদত হবে? ও ভাইজানেরা পরিষ্কার শিরিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত রকম ইবাদত নামাজ দিয়েছেন সব নামাজের উপসেজদা করতে হবে ফরজ। ফজরের নামাজ পড়ার উপসেজদা করো, জোহরের নামাজ পড়ার উপসেজদা করো, আসরের নামাজ পড়ার উপসেজদা করো, জুমার নামাজ পড়ার উপসেজদা করো, ঈদের নামাজ পড়ার উপসেজদা করো, সব নামাজের উপসেজদা করা ফরজ। কিন্তু বাবাজি খবরদার খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় তুমি রুকুও করতে পারবে না, সেজদাও করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে নাকি মানিকগঞ্জে জানাজার নামাজের উপসেজদা করে? কেন করে না চিন্তা করেছেন কি? ও আমার ভাইয়েরা জানাজার নামাজ যত বড় পিসাবের হোক না কেন, খাজা বাবা হোক না কেন, গাজা বাবা হোক না কেন, কারো জানাজার নামাজের উপসেজদা করা যাবে না। কারণটা হচ্ছে জানাজার নামাজের সামনে একটা লাশ আছে, লাশ, অন্য নামাজের সামনে কোনো লাশ নাই। জানাজার নামাজের সামনে যেহেতু একটা লাশ আছে, গায়রুল্লাহ আছে, এখন যদি তুমি আল্লাহর জন্য সেজদা করো, আল্লাহর জন্য রুকু করো, ওই মাজার পূজারী আর পীর পূজারী বলবে এই তো বুজুর্গকে সেজদা করা হয়েছে। মানুষকে ধোকা দিবে বিভ্রান্তির সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য নিজের পাওনা রুকু সেজদা পর্যন্ত জানাজার নামাজের থেকে মাফ করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। ও ভাইজান, যখন জানাজা তোমার সামনে ছিল, ওই বুজুর্গ একেবারে তোমার সামনে, তখন সেজদা করতে পারলা না, লাশটা যখন সামনে থেকে কবরে চলে গেল, মাঝখানে আড়াই মন মাটি আসলো, হোগলা আসলো, বাস আসলো, এরপরে তোমাকে কোন বিবেক সেজদা করার জন্য হুকুম দিল? কবরে সেজদা করা জায়েজ না হারাম? মানুষের পায়ে, পীরের পায়ে সেজদা করা জায়েজ না হারাম? সেখানে রাউন্ড কই? আমার কাছে বই আছে, এখন বইটুকু দেখে আনে নাই, গাড়িতে আছে, সুরেশ্বরের দরবারের বই। সুরের ঈশ্বর, সুরকে ভালোবাসত সেই জন্য তার নাম হয়ে গেছে কি সুরের ঈশ্বর, সুরেশ্বর। ওই বেটার বই আছে সেররে হক জামেনুর, 34 পৃষ্ঠায় লিখেছে আল্লাহ ছাড়াও সেজদাকে দুইটা ভাগ করেছে, একটা হলো তাজিমি সেজদা, একটা ইবাদতের সেজদা। তাজিমি সেজদা পীরকে করা যাবে, মাজারে করা যাবে, ওস্তাদকে করা যাবে, মেয়ে লোকরা স্বামীকে করতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব আকায় নামদার তাজদার মদিনা সরওয়ারে কায়নাত রহমতুল আলামিন শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের সম্রাটদেরকে তারা সেজদা করে, প্রজারা সেজদা করে, অথচ তারা শুধু দুনিয়ার বাদশাহ, আপনি হচ্ছেন দুনিয়া এবং আখেরাত উভয় জগতের বাদশাহ, আপনি তো সেজদা পাওয়ার উপযুক্ত বেশি, আমরা আপনাকে সেজদা করতে চাই। আল্লাহর নবী পরিষ্কার করে বললেন, ও আমার উম্মতরা শুনো, আল্লাহ ছাড়া যদি অন্য কোন মানুষকে সেজদা করা জায়েজ হতো, আমি মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর কি গুরুত্ব! কিন্তু যেহেতু ইসলামের ভিতরে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, এজন্য তোমরা আমাকেও সেজদা করতে পারবে না, আর মেয়ে লোকরাও স্বামীকে সেজদা করতে পারবে না, কোন গায়রুল্লাহর সামনে এই মাথা নত করা যাবে না। নিজের মাথা যেরকম নিজে দেখা যায় না, ঠিক সেরকম ভাবে এই মাথা যার সামনে ঝুঁকবে তাকেও দেখা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সব বাতিল করে দেওয়া হলো, আর সেইখানে এখন পীরদেরকে সেজদা করা হয়, পীরদের মাজারে মান্নত করা হয়। মান্নত করবো কার জন্য? পীরের জন্য মান্নত করা হারাম। মুসলমান তওবা করো, এই বেদাত গুলো বর্জন করো। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ কারো কোনো দ্বিমত নাই, রমজানের রোজা ফরজ কোনো দ্বিমত নাই, হজ করা ধনীর জন্য ফরজ কোনো দ্বিমত নাই, এরকম ভাবে তাসবিহ তাহলিল করো কোনো দ্বিমত নাই, মন গড়া ইবাদত করলে আল্লাহ তাআলা পছন্দ করবেন না। সেই জন্য হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করলেন, ওয়া আন আমালা সালিহান তারদাহু, আল্লাহ এমন আমল তুমি আমাকে করার তৌফিক দান করো যেই আমল তোমার কাছে গ্রহণযোগ্য হবে, আমি যেন মন গড়া তৈরি করে কোনো বেদাত করে জাহান্নামে না যাই, তার থেকে বাঁচার তৌফিক দান করো। জয় বলুন সুবহানাল্লাহ। আমাকে তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। জয় বলুন সুবহানাল্লাহ। দোয়া করতে হবে কার কাছে? এবারে সুলাইমান চলতে লাগলেন, হঠাৎ করে এক জায়গায় বসে হিসাব নিচ্ছেন কেউ হারাই গেল কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাফাকাদাত ওয়াতাফাকাদাত তাইরা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন। ওয়াতাফাকাদাত তাইরা, একটা পাখি ছিল, নাম ছিল হুদহুদ। এই পাখিটার দায়িত্ব ছিল বড়, এই পাখির কাজ ছিল পানির অনুসন্ধান করা, কতদূর নিচে পানি আছে গ্যাস তালাশ করতে। এখন কত বিজ্ঞানী আছে না, পানি তালাশ করার জন্য বিজ্ঞানীরা আছে, ভূতাত্ত্বিক, ভূ বিজ্ঞানী। এই বিজ্ঞানীরা বলতে পারে এখানে কতদূর নিচে গিয়ে পানি আছে, পরীক্ষা করে, মাটি পরীক্ষা করে বলতে পারে। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহকে খুশি করতে পারো, আল্লাহর গোলাম হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সব কিছু তোমার তাবে করে দেবে। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সদমতি এ খাতেমা দেওয়া পরি, সবগুলো সুলাইমানের আনুগত্যশীল হয়ে গিয়েছিল কার হুকুমে? সুলাইমান আল্লাহর হুকুম মানত, আর আল্লাহর মাখলুক সুলাইমানের হুকুম মানত। জয় বল সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাম দেখলেন হুদহুদ পাখি নাই, এবারে কি হবে? মালিয়া লা আরাল হুদহুদ, ব্যাপার কি হুদহুদ দেখতে পাচ্ছি না কেন? আম কানা মিনাল গায়বিন, নাকি সে আমার পক্ষ ত্যাগ করলো পালাই গেল? যদি পালাই গিয়ে থাকে যাবে কোথায়? আমি ওকে ধরে কঠিন শাস্তি দিব, অথবা ওকে একেবারে জবাই করে দিব, অথবা সে অবশ্যই আমার কাছে কোন স্পষ্ট ওজর পেশ করবে, কোন প্রমাণ পেশ করবে। অপশন খোলা আছে, কেউ অন্যায় করলে আপনি ধরে তাকে আগেই অভিযোগ করবেন না, আগে তাকে বলার সুযোগ দিবেন যে কি আছে তার সমস্যাটা কি ছিল। এই আয়াত ছিল শিখাচ্ছে। সুলাইমান আলাইহিসসালাম বললেন লাউ আযযিবান্নাহু, তার মানে অন্যায় অনুযায়ী শাস্তি হবে। প্রথমে বললেন লাউ আযযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে কষ্টদায়ক শাস্তি দিব। এটা হলো যদি সাধারণ অন্যায় করে, আর যদি বিদ্রোহ করে, আমার হুকুমের বাইরে চলে যাওয়ার অনুগত্য না করে, তাহলে বিদ্রোহীর শাস্তি হচ্ছে লা আযযিবান্নাহু, একেবারে জবাই করে ভুনা করে খেয়ে ফেলব, ওরা বাঁচার অধিকার নাই। আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, অথবা সে স্পষ্ট কোন বাইয়েনা কোন দলিল যদি পেশ করতে পারে, কোন প্রমাণ পেশ করতে পারে, ওজর পেশ করতে পারে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। এইরকম তিনি সিদ্ধান্ত নিয়ে বসে আছেন। ফামা কাসা গায়রা বাইদিন, অল্প কিছুক্ষণ সময় গেল, এর মধ্যে পাখি এসে হাজির হয়ে গেছে। ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। জয় বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, এর মধ্যে হুদহুদ পাখি এসে বলল, ও সুলাইমান শুনো, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি এমন একটা খবর নিয়ে এসেছি যেই খবর তুমি জানো না। ওয়া জিতুকা বিনাবাইন, আমি একটা খবর এনেছি মিন সাবা, সাবা নামক এলাকার থেকে, বিনাবাইন ইয়াকিন, একেবারে নিশ্চিত খবর, কোনো সন্দেহ নাই, খবরে কোনো ভুল নাই, আমি একটা নিশ্চিত খবর তোমার কাছে এনেছি যেটা তুমি জানতে না। বোঝা গেল নবীরা গায়েব জানে না, ওরা গায়েব জানে না, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, একদিকে আমি তাফসীর থেকে আলোচনা করছি, সাথে সাথে শিক্ষণীয় বিষয়গুলো আমি আলোচনা করে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা মনে রাখবেন কোন জায়গায় থামলাম। সুলাইমানকে এসে পাখিটা বলল, এমন খবর এনেছি যেই খবর তোমার জানা নেই। বোঝা গেল নবীরা গায়েব জানে? আর এখন বুজুর্গেরা দাবি করে, বিভিন্ন পীরেরা দাবি করে, চোখ বন্ধ করলে আরশ কুরসি লৌহ কলম সব নাকি দেখতে পায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সব দেখার মালিক কে? ও ভাই জান, একমাত্র আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা সব শুনেন, কোন মানুষের ক্ষমতা নেই সব দেখার। এটা ভিন্ন বিষয়, কারামাতুল আউলিয়া যেটা বলি সেটা আমি বলে দিই পরিষ্কার, কারামত কোন ক্ষমতার নাম না, এটা হচ্ছে আল্লাহ তাআলা যখন যাকে যতটুকু দান করেন তখন সে অতটুকু জানতে পারে, এর বেশি নয়। ইতিহাস থেকে পড়ুন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ায় ফেলে দিয়ে তার ভাইয়ের আগে বাপকে বলল, ইয়াকুব আলাইহিস সালামকে বলল, ওকে বাগে নিয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম কিছুই বুঝতে পারলেন না, ফাসাবরুন জামিল বলে কাঁদতে লাগলেন। আর ওই 40 বছর পরে ইউসুফের সঙ্গে যখন তার ভাইদের পরিচয় হয়ে গেল, ইউসুফ যখন জানতে পারলেন তার বাবার চক্ষু কানতে কানতে অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার এই জামাটা নিয়ে আব্বার চোখে লাগাইয়া দাও, চোখটা ভালো হয়ে যাবে। ইউসুফের জামা নিয়ে যখন মিশরের থেকে রওনা করলো, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম হাজার হাজার মাইল দূরের থেকে মিশরের কিনার সেই কিনারে বসে বলছে, ইন্নিলা আজিদু রিহা ইউসুফা লাউলা আনতুফান্নিদুন, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, আমি ইউসুফের ঘেরান পাচ্ছি যে তোমরা আমাকে পাগল না কও, মানসিক রোগী না বলো, আমি ইউসুফের ঘেরান পাচ্ছি। প্রশ্ন করতে পারেন, তোমার বাড়ির পাশে কুয়ায় বসে যখন ইউসুফ কাঁদছে তখন তুমি ইউসুফের ঘেরানটা পাইলা না, আর এখন হাজার হাজার মাইল দূরের থেকে ঘেরান পাচ্ছ। ও আমার ভাইয়েরা, বিষয়টা হচ্ছে এই, আমি যখন ঘেরান পাই, আল্লাহ যখন পাওয়ায় তখন ঘেরান পাই, ওই কেনানের কুয়ায় যখন পড়েছিল আল্লাহ ঘেরান পাওয়ায় নাই সেই জন্য পাই নাই, আর ওই হাজার মাইল দূরের থেকে চল্লিশ বছর পরে আল্লাহ তাআলা ঘেরান পাওয়াচ্ছেন বলে পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটার নাম নবীদের হলে মুজেজা, আর এমনি আল্লাহ ওনাদের হলে কারামত, এগুলো ঠিক আছে। কিন্তু ভাইজান, কেউ যদি দাবি করে সে সব দেখে সব কিছু করতে পারে আপনার মনের খবর পর্যন্ত জানে, ও ভাইজান এইটা যদি কেউ দাবি করে সেই ব্যক্তি আল্লাহর গুণের মধ্যে নিজেকে অংশীদার দাবি করে মুশরিক হয়ে গেছে। এইরকম শিরিকের বরদাস্ত করা যাবে না, এই আকীদা রাখা যাবে না, সব কেউ দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য পরিষ্কার করে দিলেন, একটা হুদহুদ পাখিকে দিয়ে সুলাইমানকে জানিয়ে দিলেন, তুমি যত বড় নবী হও না কেন, যত বড় বাদশাহ হও না কেন, তুমি যদি এই কথা মনে করো সব তুমি জানো, সব দেখো শুনো, মিথ্যা কথা খবরদার, কেউ সব দেখতে পায় না, সব শুনতে পায় না। এই জন্য তিনি এই খবর জানিয়ে দিলেন, ও ভাইজান কোরআনুল কারিমে পরিষ্কার বলা আছে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরায়ে আনআমের 59 নম্বর আয়াতে আছে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বে, গায়বের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে, কার হাতে, লা ইয়ালামুহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা গায়েব জানে, অলিরা গায়েব জানে, নবীদেরকে আল্লাহ যতটুকু জানায় অতটুকু জানে। মায়ান্তিকুয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে গায়েব জেনে কোনো কথা বলেন না, নিজের মনের থেকে তৈরি করে কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর পক্ষ থেকে যা ওহী করা হয় কেবলমাত্র তাই জানেন। জোরে বলেন সুবহান, কেউ গায়েব জানে না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। তারা পরিষ্কার করে দিচ্ছেন। এরপরে সূরা ইউনুসের 20 নম্বর আয়াতে বলা আছে, ফাকুল ইন্নামাল গায়বু লিল্লাহ, বলো একমাত্র গায়েবের মালিক কে, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন যে আপনি আপনার বিষয়টা ক্লিয়ার করে বলে দিন। সূরা আনআমের 50 নম্বর আয়াত, এই অঞ্চলে আছে কিছু ভণ্ডবীর কিন্তু কম, কুমিল্লা অঞ্চলে আছে, নবী গায়েব জানে, আলিমুল গায়েব, আর নবী আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই, দুজনে এক। জোরে বলে নাউজুবিল্লাহ। ও ভাইজান, নবীরা আল্লাহ না আল্লাহর গোলাম, কোনটা, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু বললাম, আর ওরা কয় মুহাম্মদ খোদা নেহি, খোদা আছে জুদা নেহি, মোহাম্মদ খোদা নয় রে, খোদার থেকে জুতা নয়, আহমদের ওই মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সেথায় করছে বিরাজ আহাদ নিরঞ্জন। ওই লোকগুলো গান গায় আর পাবলিককে বুঝায় আহমদ হচ্ছে আমাদের নবীর নাম, আহাদ হলো আল্লাহর নাম, একটা মিমের পর্দা, মিমের পর্দাটা তুলে দিলে আল্লাহ আর নবী নাকি এক হয়ে যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ হচ্ছেন খালেক, নবী হচ্ছেন মাখলুক, সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক মানুষ, আর এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষের নাম কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহর পরে সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, কিন্তু তিনি আল্লাহ নন, তিনি আলেমুল গায়েব নন। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন, আপনি পরিষ্কার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন, আমি তোমাদেরকে বলছি না আমার কাছে আল্লাহর ধন ভান্ডার রয়েছে, আমার কাছে গেলে ধনী হইয়া যাইবা, দোকানে ব্যবসা উন্নতি হইবে, গরিবেরা ধনী হয়ে যাবে। গরু দেয় না অনেকে, গরু ছাগল উট বকরি মিছিল করে। ও ভাইজান, পীরের দরবারে গেল, কোন পীরের দরবারে ছাগল গেল আর উট গেল গরু গেল, এইগুলো কোন পীর যাচাই করার কোন প্রমাণ নয়। ও আমার ভাইয়েরা, বরং গরু ছাগলের নিয়ম হলো যেইখানে গরু ছাগল বেশি থাকে সেইখানে সব গেভীর করে, ঠিক কিনা? বোঝা গেল গরু আর ছাগল যেখানে যায় ওইটা আল্লাহওয়ালাদের দরবার নয় গরু ছাগলের দরবার, ঠিক কিনা? ও ভাইজান, মুখে দাড়ি নাই আশেকে রাসূল, তাসির রাসূল ওয়ান তাতযহিরু হুব্বাহু হাদা লামরি ফিল ফিআল বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন যেটা ওইটা মানে না, আল্লাহর নবীর সুন্নাতকে মানে না, মুখে দাড়ি নাই পীর হয়ে বসে আছে। আছেন এরকম পীর? ওই যে আটরশি যায় পীরের দাড়ি আছে, ও ভাই জান দাড়ি নাই হজ করে না, ওর বাপেও হজ করে নাই, এইরকম ভাবে পীর মারা হচ্ছে, নামাজ নাই রোজা নাই। ও আমার ভাইরা, এই পীরগুলো বলে নামাজ রোজা লাগে না, আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে ইবাদত লাগে না, এরা কিন্তু কোরআন দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, দলিল দেয় কয় যে কোরআন শরীফে আছে নামাজ রোজা লাগে না। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আছে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। সুতরাং ইয়াকিন আসলে আর ইবাদত লাগবে না, আর ইয়াকিন মানে হচ্ছে ওরা বলে আল্লাহর সাথে মিশে যাওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, আমরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করব, যার উপরে কোরআন নাজিল হয়েছিল আমরা তাকে জিজ্ঞেস করবো আয়াতের ব্যাখ্যা কি, তাফসীর ইবনে কাসির খুলে দেখুন, পরিষ্কার লেখা আছে আল্লাহর নবী ব্যাখ্যা করেছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আর এখানে ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু, তার মানে হচ্ছে ওয়াবুদু রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যেই পর্যন্ত মৃত্যু না আসে, মৃত্যু পর্যন্ত কারো থেকে ইবাদত মাফ হবে না, নামাজ মাফ হবে না, রোজা মাফ হবে না, ধনী হলে যাকাত মাফ হবে না, যাকাত হজ ফরজ হলে হজ মাফ হবে না। আল্লাহর নবী ব্যাখ্যা দিলেন মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। পীর বলল ওলি হয়ে গেলে ইবাদত লাগে না, পীরেরটা মানবো না আল্লাহরটা মানবো। ও ভাইজান, আল্লাহর নবীর ইতিহাস পড়ুন, বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে, আল্লাহর নবী যখন মৃত্যু রোগে আক্রান্ত, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই, এশার নামাজে রুজু হয়ে গেল, সাহাবা একরাম অপেক্ষা করছেন আল্লাহর নবী আসলে জামাত শুরু হবে, আল্লাহর নবী প্রশ্ন করছেন জামাত কি হয়ে গেছে, সাহাবা একরাম বলছেন ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনার জন্য সাহাবীর অপেক্ষমান রয়েছে। আল্লাহর নবী উযু করে তৈরি হলেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন, আবার উযু করলেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন, বারবার বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন, শেষ পর্যন্ত বলছেন মুরু আবা বকরিনি সাল্লি বিন্নাস, আবু বকরকে বলো সে যেন লোকদের ইমামতি শুরু করে দেয়। আল্লাহর নবীর হুকুম পেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি শুরু করে দিলেন। এরপরে আল্লাহর নবী একটু সুস্থ হলেন, ফাওয়াজাদা খিফাতান বিবাদানিহি, আল্লাহর নবী একটু স্বাস্থ্যটা ভালো লাগলো, এবারে উযু করলেন, এবারে দুইজন সাহাবীকে ডাকলেন, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে ইউহাদা বাইনা রাজুলাইনে, আল্লাহর নবী দুইজন মানুষের কাঁধে ভর দিয়ে ওই মসজিদে জামাতে হাজির হওয়ার জন্য যাচ্ছেন। বুখারী হাদিসে বলা হয়েছে আরজালাহু তাকুত্তান বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজান, যে নবী সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। হে নবী, আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা, সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও, মসজিদে যাওয়ার ক্ষমতা না থাকা অবস্থায়ও, দুজন লোকের কাঁধে ভর দিয়ে মসজিদে জামাতে হাজির হচ্ছেন। এরপরে যারা বলে আল্লাহর ওলিদের জন্য নামাজ রোজা লাগে না, ওইগুলো কি আল্লাহর ওলি না শয়তানের ওলি? ওলি ঠিকই আছে, তবে কার ওলি? ওলি দুই রকম, কয় রকম? এক প্রকার হচ্ছে আল্লাহর ওলি, আর এক প্রকার শয়তানের ওলি। এই লোকগুলো আল্লাহর ওলি না শয়তানের ওলি? কারে শয়তান মি কুনি নামত ওলি, কারে শয়তান মি কুনি নামত ওলি, বর ওলি নস্তলানত বর ওলি। ও ভাইজান, কেবল খামাকা ভণ্ড পীর গুলোর দরবারে দৌড়াইও না, আর নামাজ রোজা নাই, হুক্কা খায়, সিগারেট খায়, কয় যে এক সিলুমে যেমন তেমন, দুই সিলুমে মজা, তিন সিলুমে উজির নাজির, চার সিলুমে রাজা, তোরা কে খাবি রে গাজা, জলদি করে আজা। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা করেছেন, তুমি যতক্ষণ পর্যন্ত ওয়ামারানি বিসসালাতি ওয়া যাকাতে মা দুমতু হাইয়া, যতক্ষণ পর্যন্ত জীবিত থাকব অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সালাতের হুকুম দিয়েছেন, নামাজের হুকুম দিয়েছেন, রোজার হুকুম দিয়ে কোনো মাফ হবে? কারো থেকে মাফ হবে না। আমি বলতেছিলাম এই পীরগুলো ভণ্ডগুলো সব দেখে, আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছেন আপনি আপনার বিষয়টা জানিয়ে দিন। সূরা আনআমের 50 নম্বর আয়াত থেকে বলছি, লা কুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানবদেরকে জানিয়ে দিন, ওই চন্দ্রপাড়ার মুরিদদেরকেও জানিয়ে দাও, আটশির মুরিদদেরকেও জানিয়ে দাও, দেওয়ানবাগির মুরিদদেরকে জানিয়ে দাও, দরগাওয়ালা দুর্গাওয়ালা পীরদের মুরিদদেরকেও জানাইয়া দাও। লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডারের চাবি নাই, ওয়ালা আলামুল গায়বা, আর আমি গায়েবও জানি না, ওয়ালা আকুলু লাকুম ইন্নি মালাক, আমি তোমাদেরকে কথাও বলছি না আমি একজন ফেরেশতা, না ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে আমার উপরে যা ওহী করা হয় তাই অনুসরণ করি, ওহী থেকে জেনে বলি, ওহীর বাইরে আমি কোনো কথা বলি না। মুহাম্মাদ আর গেজ না গোয়াদ তা না গোয়াদ জিব্রাইল, জিব্রাইল হার গেজ না গোয়াদ তা না গুয়াদ রব জলিল। জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন আমি ওহির বাইরে কিছু জানি না। এছাড়া কোরআনুল করিমের সূরা আরাফের 144 নম্বর আয়াতে বলা হয়েছে, উল্লা আকুলু লাকুম লিনাফলা আমলিকু লিনাফসি নাফা ওয়া লা দাররা। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার বিশ্ব মুসলিমদেরকে জানিয়ে দিন, আমি আমার নিজের কোন উপকার করতে পারি না, ক্ষতির মালিক না, ইল্লা মা ইয়াশা আল্লাহ, মা শা আল্লাহ, আল্লাহ তাআলা যা চান তাই হয়। এরপরে বলছেন, ওয়া লাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সূউ ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমি ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি জানিয়ে দেন, লাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, আমি ভালো ভালো জিনিসগুলোকে বেশি করে বেছে নিতাম, ওয়া মা মাসানিয়াস সূউ, আমাকে কোনো খারাপ স্পর্শ করতে পারতো না। ও আমার ভাইরা, আমাদের নবীজিকে এক ইহুদি বুড়ি বিষ মিশাইয়া বকরি গোশত খাওয়াইছিল কিনা? খাওয়াইছিল। আল্লাহর নবীর সঙ্গে যে সাহাবি ছিল সে মারা গেল। আল্লাহর নবী যখন গলা চিপে ধরলেন, বের করে দিলেন, তারপর বিষ ঢুকে গিয়েছিল। ও আমার ভাইয়েরা, আমাদের নবীর স্ত্রী আয়েশার উপরে মুনাফিকরা তোহমত দিয়েছিল, এক মাস পর্যন্ত আল্লাহর নবী তার প্রিয়তমা স্ত্রী আবু বকরের মেয়ে আয়েশার সঙ্গে কথা বললেন না, শেষ পর্যন্ত কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। সূরায়ে নূরের ১১ নম্বর আয়াত থেকে প্রায় ১০টা আয়াত নাযিল হয়ে গেল। এরপরে আল্লাহর নবী বুঝতে পারলেন আয়েশা নির্দোষ, যারা মুনাফিকরা তোহমাত দিয়েছে ওরা দোষী, ওদেরকে হদ লাগাইলেন। ও ভাইয়েরা, বুঝতে হবে কোন নবী গায়েব জানে না, কোন ওলি গায়েব জানে না, কোন বুজুর্গ গায়েব জানে না, কোন গণক ঠাকুর গায়েব জানে না, কোন মাজারওয়ালা গায়েব জানে না, দরগাওয়ালা গায়েব জানে না, জিন্দা পীর গায়েব জানে না, মুর্দা পীর গায়েব জানে না। গায়েবের মালিক একমাত্র কে? একটা হুদহুদ পাখিও নবীকে বলে দিল ডাইরেক্ট, বলল আমি বলতেছিলাম এই হুদহুদ পাখিটা এসে কি বলল শোনো ভালো করে, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। আমি তোমাদের কাছে এমন একটা খবর নিয়ে এসেছি যে খবর তুমি জানো না, আমি এই খবরটা দেখে এসেছি। কি খবর দেখলো এবারে শুনুন, ইন্নি ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি দেখেছি ওই সাবা এলাকায় একজন মহিলা আছে, যে মহিলা ওই এলাকার জনগণের নেতৃত্ব দেয়, সে ওখানে মালিকা বাদশা রানী, আওতিয়াত মিন কুল্লি শাই, এবং তার সব রকমের নাজ ও নিয়ামত আছে, ধনসম্পদ আছে, বাড়িগাড়ি আছে, সব রকমের নিয়ামত আছে, ওয়ালাহা আরশুন আযীম, আর একটা তার বিশাল আকারের সিংহাসন আছে, বড় সিংহাসন আছে। ইন্নি ওয়াজাদতুম ইন ওয়াজাদতুহা ওয়া কওমাহা, আমি তাকে এবং তার কওমকে দেখেছি, তার জাতি এবং সে নিজে, তারা কি করে, ইয়াসজুদুনা লিশ-শামসে, ওরা সূর্যকে সিজদা করে, মিন দুনিল্লাহি আল্লাহর পরিবর্তে, আল্লাহর পরিবর্তে ওরা সূর্যকে সিজদা করে, ওরা শিরিক করে। একটা হুদহুদ পাখিও বুঝলো শিরিক করা জায়েজ না হারাম, ওই রানীকে সেজদা করা হারাম, হুদহুদ পাখিও বলল। কোরআনে পরিষ্কার বলে দিয়েছে হুদহুদ পাখির মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়াজাইয়ানা লাহুম শাইতানু আমালাহুম, শয়তান ওদেরকে এই কাজগুলো সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে। বোঝা গেল যারা সূর্য পূজা করত সেজদা করত তাদের জন্য শয়তান এটাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আজকে যারা মাজারে সেজদা করে, যারা পীরের পায়ে সেজদা করে, যারা ওলিদের পায়ে সেজদা করে, অমুসলমান তাদেরটাও একই কথা, ওয়াজাইয়ানা লাহুম শাইতানু আমালাহুম, শয়তান ওদের জন্য কাজটাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এবারে ফাসাদদাহুম আনিস সাবিলে, ওদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলেছে, ফাহুম লা ইহতাদুন, ওরা আর হেদায়েত পাচ্ছে না। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তুলিনুন, ওরা আল্লাহর সিজদা করছে না, যে আল্লাহ তাআলা সবকিছুকে সৃষ্টি করেন, যিনি সবকিছু জানেন, প্রকাশ্য অপ্রকাশ্য সব জানেন। আল্লাহু লা মুসলমান পরিষ্কার হয়ে গেল, সেজদা করবো কার জন্য, ইবাদত করবো কার জন্য? হুদহুদ পাখি পরিষ্কার করে দিল, এইটাই ছিল সেই খবর, যে খবর সুলাইমান তুমি জানো না, তুমি বাদশাহ হয়ে বসে আছো, আর তোমার এই পৃথিবীতে আল্লাহর বিরুদ্ধে শিরিক হচ্ছে, আল্লাহর বিরুদ্ধে মাখলুককে সিজদা করা হচ্ছে। ও মুসলমান জাতি, যেইখানে শিরিক থাকবে ওইখানে তোমাকে যুদ্ধ করতে হবে। এবারে সুলাইমান আলাইহিসসালাম যখন শুনলেন এই জমিনে বসে আল্লাহর পরিবর্তে সূর্যের সেজদা করা হচ্ছে, তিনি বরদাস্ত করলেন না। তবে একটু পরীক্ষা করা দরকার, সত্য বলল নাকি মিথ্যা বলল। সুলাইমান আলাইহিসসালাম বললেন, ক্বালা সানানজুরু আসাদাকাত আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, আমি পরীক্ষা করে দেখব তুমি সত্য বলেছ না মিথ্যা বলেছ। এজাহাব বিকিতাবি হাযা, সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন, আর ওই হুদহুদ পাখিকে বললেন তুই যা এই চিঠিটা নিয়ে যাবি, ফালকিহি ইলাইহিম, আমার এই চিঠিটা নিয়ে ওদের সামনে ছেড়ে দিবি, সুম্মা তাওয়াল্লা আনহুম, এরপরে চিঠি দিয়ে ওখানে বসে থাকবি না, একটু সরে যাবি। কি সুন্দর আদব! বোঝা গেল যদি আপনি কাউকে কারো কাছে কোনো খবর দিয়ে পাঠান, যাকে পাঠাইলেন তার নিয়ম হলো খবরটা দিয়ে আসে ওখান থেকে সরে যাবে, যাতে ওরা নিজেরা পরামর্শ করতে পারে, খোলামেলা কথা বলতে পারে। আর আপনি ওখানে দাঁড়ায় থাকলে খোলামেলা কথা বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর আদব শিখিয়ে দিয়েছেন এই কোরআন আলো। সেজন্য বলেছি একটা সামান্য বিষয় যদি কারো কাছে পাঠান, সেইখানে গেলেও যাকে পাঠাইলেন তার নিয়ম হলো চিঠিটা দিয়া সরে যাবে, খবরটা দিয়ে সে অন্যত্র বসবে, অন্য রুমে বসবে, যাতে ওই লোকেরা পরামর্শ করে একটা সিদ্ধান্ত জানাইতে পারে। তুমি যদি ওইখানে গিয়ে বসে থাকো তাহলে ওরা পরামর্শ করতে পারবে না, মন খুলে কথা বলতে পারবে না। এই জন্য সুলাইমান আলাইহিসসালাম বললেন এজাহাব্বে কিতাবি হাদা, আমার এই চিঠিটা নিয়ে যাও, ফালকিহি ইলাইহিম, ওদের সামনে গিয়ে চিঠিটা ছেড়ে দাও, সুম্মা তাওয়াল্লা আনহুম, এরপরে ওখান থেকে একটু সরে যাও, ফাংজুর মাযা ইয়ারজিউন, এরপরে তারা কি উত্তর দেয় সে উত্তরটা আবার এনে আমার সামনে হাজির হবে। এবারে চিঠি চলে গেল হুদহুদ পাখি নিয়ে ওই রানী বিলকিসের সামনে, চিঠি ফেলে দিল। এবারে যখন চিঠি পাইল, আর রানী চিঠি পেয়ে সব মন্ত্রী পরিষদকে ডাকলো আর বলল কালাতিয়া আইয়ুহাল মালাউ ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, ও আমার মন্ত্রী বর্গ, ও আমার এমপি বর্গ, আমার সভাসদ লোকেরা শুনো, ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার সামনে একটা সম্মানিত চিঠি এসেছে। কিতাবুন কারীম, সুন্দর এবং সম্মানিত চিঠি। চিঠির ভাষাটা কি সুন্দর শুনেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে বিসমিল্লাহ একবার আছে এখানে ভিতরে এই জায়গাটায় সূরা নামল, এই সূরার 30 নম্বর আয়াত এটা। ও আমার ভাইয়েরা, চিঠির ভাষাটা কি? ইন্নাহু মিন সুলাইমান, সুলাইমানের পক্ষ থেকে, وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ, আল্লাহর নামে, কার নামে? إِنَّهُ مِنْ سُلَيْمَانَ وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ, আমি ওই আল্লাহর নামে এই চিঠি পাঠিয়েছি যিনি আর রহমান অত্যন্ত দয়ালু আর রহিম পরম করুণাময়ী, আমি সেই আল্লাহর নামে চিঠি লিখছি, কোন খাজা বাবার নামে না, গাজা বাবার নামে না, আমি কোন পীর বাবার নামে না, বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসলমান, এই জন্য যেই কোনো কাজ করতে মুসলমান শুরু করবে কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করবে। ওই যে এক লোক গরু কিনতে যাচ্ছে টাকা পকেটে, বউ বলছে যে একটু বিসমিল্লাহ দিলে ওরে, তারপরে নামো ঘর থেকে। আরে আমার নিজের টাকা দিয়ে গরু কিনবো, বিসমিল্লাহ কেন বলবো, আল্লাহর নাম কেন নিতে যাবো? বাজারে গিয়ে গরু ঠিক করলো, এবারে টাকা দেওয়ার জন্য পকেটে হাত দিল, হাত তো পকেটে ঢুকলো তো ঢুকলো, আর এক রাস্তা দিয়ে বের হয়ে গেছে, পকেট নাই। এবারে লজ্জিত হয়ে গেল, গরু আর কেনা হলো না, বাড়ি ফিরে আসলো, বউ জিজ্ঞেস করলো গরু কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ ইনশাআল্লাহ বলতে বলেছিল, বিসমিল্লাহির রহমানির রহিম ইনশাআল্লাহ, বাজারে গেলাম ইনশাআল্লাহ গরু কিনলাম ইনশাআল্লাহ, পকেটে হাত দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, পকেটে হাত দিয়ে দেখি পকেট থেকে হাত বেরোচ্ছে না, নিচের দিকে নেমে গেছে। ও আমার ভাইয়েরা, মুসলিমদের প্রত্যেকটা কাজে, ও মেয়ে লোকেরা, যখন ভাত পাকাইতে যাও চাউলটা ধোও বিসমিল্লাহ বলে শুরু করো, ঘরে প্রবেশ করছো বিসমিল্লাহ বলে ঢুকো, ঘরের থেকে বের হচ্ছ বিসমিল্লাহ বলে বের হও, এরকম ভাবে যেই কোনো কাজ হাল চাষ করতে যাচ্ছ বিসমিল্লাহ বলে শুরু করো, বীজটা যখন রোপণ করছো বলো আল্লাহু আল্লাহু আল্লাহু, প্রত্যেকটা চারার সঙ্গে সঙ্গে আল্লাহু বলে ডাকতে থাকো, করা যায় কিনা? ইন্নাহু মিন সুলাইমানা وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ, আল্লাহ তালু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। খবরদার খবরদার, ও বিলকিস রানী, সবার মুলুকের রানী, তোমার যত বড় ক্ষমতা থাকুক না কেন, যত বড় সিংহাসন থাকুক না কেন, আর যত সেনাবাহিনী থাকুক না কেন, খবরদার খবরদার, আল্লাহর জমিনে বসে তোমাকে শিরিক করার অধিকার দেওয়া হবে না। আল্লাহ তালু আলাইয়া, আমার উপরে তুমি আর বরত্ব দেখাইবা না। ওয়াতুনি মুসলিমিন, আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে মুসলিম হয়ে আমার দরবারে চলে আসো। জয় বল সুবহানাল্লাহ। বোঝা গেল, আল্লাহর জমিনে যতই কোনো জায়গায় শিরিক থাকে, আল্লাহর বিরুদ্ধে কেউ হুকুম করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য করে ইবাদত করে, মুসলিমরা সেখানে হামলা করবে, ঠিক কিনা? ও মুসলমান, আজকে মুসলমানরা কয় যে হামলা করা যাবে না, এই যে সুলাইমান ছেড়ে দিল যে ঠিক হইয়া মুসলমানে আসো না, এটা খবর আছে, এটা একটা সন্ত্রাসী হুকুম না? বোঝা গেল, আল্লাহর হুকুম যদি কেউ না মানে, তার ব্যাপারে আর কোন নমনীয়তা করা যাবে না, শিরিক করা যাবে না। ও ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে পরিষ্কার বলে দিয়েছেন, তুমি যত গুনাহ করো, অন্যায় করো, যদি তওবা করতে নাও পারো, আমার কাছে চলে এসে মরে গেছো, আমি হয়তো ক্ষমা করে নাইলে শাস্তি দিয়ে তোমাকে মাফ করে জান্নাত দিব, কিন্তু একটা গুনাহ আমি ক্ষমা করব না, এই গুনাহ যদি তুমি নিয়ে আসো আর জীবদ্দশায় তওবা করে না আসো, আমি ওই গুনাহটা ক্ষমা করব না। সেটা কোন গুনাহ? সূরা নিসা 48 নম্বর আয়াত, তারা বলছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যদি তার সঙ্গে কোনো কিছুকে শিরিক করা হয়। এর চেয়ে ছোট গুনাহ যতই করো, আল্লাহ তাআলা ইচ্ছে করলে ক্ষমা করে তোমাকে জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি শিরিক করো, আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে সূরায়ে মায়েদার 72 নম্বর আয়াতে বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়ামাওয়াহুন নার ওয়ামালিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি, জেনে রাখো যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নারু, আর তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মালিজ জালিমিনা মিন আনসার, আর ওই জালিমদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। আল্লাহ তাআলা শিরিক ওয়ালাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য ভাইজান, শিরিক করা যাবে না। শিরিক করা কথার মধ্যে হতে পারে, এবাদতের মধ্যে হতে পারে, এবাদত করবো আল্লাহকে খুশি করার জন্য। এখন কেউ ঠোঁট লাড়াচাড়া করে দেখায় আমি জিকির করি, মানুষে আল্লাহ ওলি বলবে, এই জন্য কেউ নামাজে লম্বা রুকু সেজদা করে, লোকে দেখে যে আল্লাহর ওলি, এই জন্য। এইরকম যদি করো শিরিক হয়ে গেল, এগুলো অবশ্য ছোট শিরিক, শিরিক কিন্তু ভাগ আছে, কিছু শিরিক আছে একেবারে বড় শিরিক, ইসলাম থেকেই বের হয়ে যায়, আর কিছু শিরিক আছে ছোট শিরিক, কথার মধ্যে শিরিক আছে, তুমি না হইলে এই কাজটা আমি করতে পারতাম না, আরে যদি এই কাজটা না করতাম এটা হইতো না, লাও যদি আরবিতে বলা হয়েছে, এই যদি মদি বলা যাবে না, যেটা হওয়ার তা হয়ে গেছে, যেটা না হওয়ার তা হইতো না। তুমি যতই তদবির করো, এই বিশ্বাস করতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অ মুসলমান জেনে রাখো, তোমার যেটা ঘটার তা ঘটে যাবে, যেটা হয়ে গেছে, দুনিয়ার সমস্ত মানুষ একাত্র হলেও এটা ফিরাবার ক্ষমতা ছিল না, আর যদি যেটা হওয়ার নয়, ওটা সমস্ত মানুষ একাত্র হয়েও কেউ করতে পারত না। এই জন্য খবরদারের কথা বলা যাবে না, যদি এইটা করতাম তাহলে এটা হইতো না, যেটা এইটা করতাম তাহলে এটা হইতো, যদি মদি বলা যাবে না। আল্লাহর হাবিব বলেছেন লাউ, এটা শয়তানের চাবি, তুফাত্তিহু আবাবা শয়তান, এই যদি শব্দ ব্যবহার করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিম আরো স্পষ্ট করে দিয়েছেন সূরা লোকমানের ১৩ নম্বর আয়াতে আছে, ইয ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, লোকমান তার পুত্রকে আদেশ করলো, ওয়াজ করলো, নসিহত করলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার প্রিয় পুত্র খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করবি না, ইন্না শিরিকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে বড় জুলুম, এই অন্যায় করলে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা ১৮ জন নবীর নাম উল্লেখ করেছেন কোরআনে, এরপরে বলেছেন সূরা নামের ৮৮ নম্বর আয়াত, ওয়া লাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, এই নবীর দল যদি আল্লাহর সঙ্গে শিরিক করত তাহলে জেনে রাখো নবীদেরকেও ছাড়া হতো না, এই নবীদের জীবনের সমস্ত আমল গুলো বরবাদ হয়ে যেত। এরপরে আল্লাহ তাআলা সূরায়ে জুমারের ৬৫ নম্বর আয়াতে আমাদের নবীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, লাইন আশরাকতা, হে নবী আপনি যদি আমার সঙ্গে শিরিক করতেন, আপনি যদি আমার সঙ্গে কোনো কিছুকে শরিক করেন, লাইয়াহবাতান্না আমালুকা, আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনিও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ও ভাইজান, সেজন্য শিরিক করা যাবে না। আমার দেশে অনেক আছে পীরের কলব মতওয়াজ্জ করে, পীরের অন্তরে বসায়, পীরের ছবি কল ঘরে রাখে, পীরের কল্পনা করে ফানাফিল পীর হয়ে যায়, ফানাফিল শাইখ, এই সমস্ত শিরিকি কথা। আমরা নামাজ দাঁড়িয়ে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলে আমি করি, তোমার কাছে সাহায্য চাই, ডাইরেক্ট না ভাইয়ের মাধ্যম আছে, কোন ভায়া নাই, কোন মাধ্যম নাই। আমার দেশে এক শ্রেণীর মুরিদরা আছে, কয় যে আমি আমার কলব মতওয়াজ্জ করলাম পীর কিবলার কলবের দিকে, পীর কিবলার কলব তার পীরের দিকে, তার কলব তার পীরের দিকে, হাজার পীরের দিকে ফিরাইয়া তারপরে ভায়া মাধ্যমে আল্লাহর দিকে। ও ভাইজান, নামাজে আমরা বলি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারা মতওয়াজ্জ করলাম কার দিকে, ওই মহান সত্তার দিকে, মহান জাতের দিকে, মহান আল্লাহর দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আমি তার দিকে মতওয়াজ্জ হলাম হানিফান, সম্পূর্ণভাবে হানিফ হয়ে। হানিফ মানে কি? হানিফ মানে হলো সব বাতিল মাবুদকে বর্জন করে এক আল্লাহকে গ্রহণ করা, খাজা বাবা, গাজা বাবা, পীর বাবা, দরগা বাবা, গায়রুল্লাহ সব বর্জন করে, লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা সব বর্জন করে, ইল্লাল্লাহ বলে এক আল্লাহকে গ্রহণ করা। ও আমার ভাইয়েরা, একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, তুমি যখন একটা পুরাতন বিল্ডিং এর রং করতে যাও, প্রথমে পুরাতন বিল্ডিং এর রং গুলো ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করো, এরপর নতুন রং করো। ঠিক তেমনি ভাবে লা ইলাহা বলে একজন মুসলমান প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা বলে সব গায়রুল্লাহকে উৎখাত করলো, যত গায়রুল্লাহ আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই খাজা বাবা গায়রুল্লাহ, এই গাজা বাবা গায়রুল্লাহ, এই দরগাওয়ালা গায়রুল্লাহ, দুর্গাওয়ালা গায়রুল্লাহ, মাজারওয়ালা গায়রুল্লাহ, রাজা বাদশাহ গায়রুল্লাহ, ইমাম মুক্তাদি গায়রুল্লাহ, পীর মুরিদ গায়রুল্লাহ, নবী রাসূল বি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সব গায়রুল্লাহকে বর্জন করে এক আল্লাহর হুকুম মানতে হবে, ইল্লাল্লাহ বলে গ্রহণ করতে হবে। এইটা যদি কারণ না থাকে সে ব্যক্তি শিরিক করলো, মোতাওয়াজ্জ হবে আল্লাহর দিকে। আমি বলি তুমি যখন তোমার কলবটা মোতাওয়াজ্জ করলা পীরের কলবের দিকে, ওই পীর সাহেবের কলব তখন পায়খানায় মোতাওয়াজ্জ, তোমার কলবটা কই যাইবে? তুমি যখন তোমার কলবটা মোতাওয়াজ্জ করেছো পীর কিবলার কলবের দিকে, পীর কিবলা ওই সময় তার কলবটা মোতাওয়াজ্জ করে বসে আছে তার বিবি সাহেবার দিকে, স্ত্রী সাহেবার দিকে, তোমার কলবটা কই যাইবে? এই সমস্ত কলব মোতাওয়াজ্জ করা কোরআনে নাই, হাদিসে নাই, সব ভণ্ডামি, এইগুলো বর্জন করতে হবে। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, এই পীরগুলো লিখেছে বইতে, কয় পীরের দিলে দিল মিশাইলে মুর্দা দিল জিন্দা হয়, পীরের দিলে দিল মিশাইলে মুর্দা দিলে বলে জিন্দা হয়ে যায়। ও আমার ভাইরা সাহাবায়ে কেরাম দিল টিল মিশাই নাই। আল্লাহর নবী কোরআন এবং হাদিসের কথা বলেছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন, এইরকম ওলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলবে, মানুষ সে অনুযায়ী আমল করবে, নামাজ রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, এই ইবাদত গুলো করবে, তাসবিহ তাহলিল করবে, কিন্তু ইবাদত করার সময় কোন পীর কে অন্তরে বসানো যাবে না। এখন একদল মুরিদরা পীর কে অন্তরে বসায়, আবার ঘরে পীরের ছবিও রাখে, এমনকি কোন কোন পীরের মুরিদরা স্বর্ণের লকেটের সঙ্গে মুরিদ পীরের ছবি বানাইয়া গলায় ঝুলাইয়া রাখে। আল্লাহর হাবিব ফরমান, বুখারী হাদিসে বলা হয়েছে, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও সূরাতুন, যেই ঘরে কোন প্রাণীর ছবি থাকে অথবা কোন কুকুর থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢোকে না। তাহলে ভাইজান, যেই লোকটার কলবের মধ্যে পীরের ছবি আছে ওই কলবের মধ্যে আল্লাহর রহমত ঢুকবে? আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকবে না, ওই কলবের মধ্যে শয়তান ঢুকবে। কে ঢুকবে? এই জন্য পরিষ্কার হয়ে যান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, বেশিরভাগ লোকেরা ঈমান আনা সত্ত্বেও মুশরিক, ঈমান আনে ঠিকই কিন্তু কি মুশরিক, শিরকযুক্ত অবস্থায়। এই মুশরিক গুলো কারা? এই মুশরিকরা নামাজ পড়ে, রোজা রেখে, হজ থেকে যাকাত দেয়, এরপর আল্লাহ বলছেন মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, বেশিরভাগ লোকেরা ঈমান আনে ঠিকই কিন্তু ওয়াহুম মুশরিকুন, শিরক যুক্ত অবস্থায়। ওই ভাইজান, আজকে তোমাকেও যাচাই করতে, আমাকে যাচাই করতে হবে, আমিও এই দলের মধ্যে পড়ে যাই কিনা, আমার ঈমানের মধ্যে কোনো শিরক আছে কিনা, এগুলো বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে কি ইসলামে প্রবেশ করবে না? আজকে মুসলমানদেরকেও জিজ্ঞেস করা হয়, তুমি কি সাক্ষী দিয়েছ? হ্যাঁ বলেছি, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাক্ষীর মানে কি? এই সাক্ষীর মানে তো বুঝি নাই। আদালতে গেছে একজন লোক, জজ জিজ্ঞেস করলো তুমি কে? কয় যে আমি খুনের মামলার সাক্ষী। আচ্ছা বলো কে খুন করেছে? কয় জানি না। কাকে খুন করলো? কয় তাও জানি না। কেন খুন করলো, কি দিয়ে করলো, কয় কিচ্ছু জানি না। আদালত বলবে ফাজলামি করার জায়গা আর পাও নাই। পুলিশ ডেকে বলবে দেখ মাথা ঠিক আছে কিনা, মাথা যদি ঠিক থাকে কয়েকটা বাড়ি মেরে জেলখানায় পাঠা, আর যদি মাথা ঠিক না থাকে পাবনা পাগলা কারোদের পাঠা, মাথা ঠিক করে আন। ও আমার ভাই জানেরা, দুনিয়ার আদালতে সাক্ষী দিতে হলে যদি বুঝে শুনে সাক্ষী দিতে হয়, যেই সাক্ষীকে আল্লাহ কোরআনে বলেছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সূরা আনআমের 19 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা রাষ্ট্রকে বলেছেন ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, সেই সাক্ষ্য হচ্ছে আল্লাহু ওয়াহিদ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া। আজকে যদি মুসলমানদের প্রশ্ন করি, এমন কি সাক্ষী আছে যে সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন? আল্লাহ নিজেও সাক্ষী দিয়েছেন, বলতে পারবেন কি সাক্ষী? কোরআনুল কারীমের ভাইজান সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতে আছে, পরিষ্কার বলা আছে, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসতে লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ঠান্ডা হয়ে গেছে সব, গতবার তো এসে গরম ছিল মুসলমান, আসলে আজকে বয়ানও ঠান্ডা করতেছে, গলাটা ভেঙে গেছে এই জন্য। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কাছে বলেছেন শাহিদ আল্লাহু, আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছেন। কে সাক্ষী দিয়েছেন? বোঝা গেল লা ইলাহার সাক্ষী আল্লাহ স্বয়ং নিজেও দিয়েছেন। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, আর কোন মাবুদ নেই, এই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন। ওয়াল মালায়েকাতু, এবং সমস্ত ফেরেশতারা দিয়েছেন। ওয়া উলুল ইলমে, এবং সমস্ত জ্ঞানীরা দিয়েছেন। লা ইলাহা ইল্লাহু, এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোন এলান এই সাক্ষী দিতে হবে। এই সাক্ষী দেওয়ার মানিটা কি, সাক্ষী তো দিলাম বুঝলাম না কিছুই। ও ভাইজান, লা ইলাহার সাক্ষী দিলে গন্ডগোল লাগবে। লা ইলাহার সাক্ষী মানে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা মানি না, সমস্ত ক্ষমতার মালিক কে? তখন এই সংবিধান সে হাজির হয়ে যাবে, না না প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ আছে না? আমাদের এই দেশে সংবিধানের সাথের একে লেখা আছে, অথচ কোরআন বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তোমার বাংলাদেশের সংবিধানের সাথে একে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আর মুসলমানদের সংবিধান কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াতে বলা আছে সমস্ত ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশাউ, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো, ও তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ও তুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো ইজ্জত দান করো, ও তুজিল্লু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা অপমান করো, বিয়াদিকাল খাইরু, সমস্ত মঙ্গলের চাবি তোমার হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক কে? কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াত। এরপরে লা ইলাহার মানে হচ্ছে আমি কারো আইন বিধান মানি না, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। ও ভাইজান, এই কথা বললে পরে ব্যাংকে সুদের কারবার চলে আমি মানি না, আদালতে আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু মানি না, সমাজে আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু মানি না, তাহলে কি আপনার বিরুদ্ধে নির্যাতন শুরু হবে কিনা? এই কারণেই যুগে যুগে যত নবীরা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন সব নবীর উপরে নির্যাতন হয়েছে, জুলুম নির্যাতন হয়েছে। আমাদের নবীর ইতিহাসটা পড়ুন না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা যেদিন করলেন মক্কার আবু লাহাব আল্লাহর নবীকে দুই হাত উঁচু করে মারতে গেল, একটা লোক নবীর পক্ষে দাঁড়াইতে পারলো না, কেউ প্রতিবাদ করতে পারলো না, আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নাযিল করে নবীকে সান্ত্বনা দিচ্ছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী, আপনাকে আবু লাহাব বলেছে ধ্বংস হোক? না না, আপনি ধ্বংস হবেন না। আবু লাহাব দুই হাত উঁচু করে আপনার দিকে ধেয়ে গেছে, ওর দুই হাত ধ্বংস হবে, ও নিজেও ধ্বংস হবে। আল্লাহ তাআলা ধ্বংস করেছেন কিনা? ভাইজান, আবু লাহাব কোনো যুদ্ধে মারা যায় নাই, যুদ্ধে মরলে কেমনে বুঝবেন যে ওর মাল কোনো কাজে আসে নাই? ইতিহাস পড়ুন, আবু লাহাব মরলো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন ওর দেহের মধ্যে প্লেগ রোগ দিল, তাউন প্লেগ রোগ। আমাদের দেশে ফোড়া হয় না, ফোড়া বড় বড় ফোড়া, আর একটা আছে তাউন প্লেগ, যেটা বড় ফোড়ার মতো হয়, নিচের থেকে গোস্ত পচে গলে তারপরে বের হয়ে যায়, দুর্গন্ধ ছড়ায়। আরব দেশে এই লোকটাকে বলতো মহামারী, এই রোগ হইলে যার হইতো ওর পাশ থেকে লোক সব দূরে পালাই যেত, সব পালাইয়া গেল। মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব, আল্লাহ প্রমাণ করতে চান ওই আবু লাহাব বংশের গৌরব ছিল, ওর জনশক্তি ছিল, অনেকগুলো সন্তান ছিল, অনেক সম্পদ ছিল, এই গৌরব করত, সেজন্য আল্লাহ তাআলা ওকে দেখাচ্ছেন তোর এই সন্তান আর সম্পদ কোনো কাজে আসবে না। আবু লাহাব পস্তে পস্তে শেষ পর্যন্ত মরলো একা একা, কেউ খাওয়ায় না, কেউ কাছে যায় না, সেবা দেয় না। মরার পর এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লো, বাতাসে বাতাসে রোগ জীবাণু ছড়াতে লাগলো। তখন ওর ছেলেদেরকে লোকেরা তিরস্কার করতে লাগলো যে ওকে হয়তো তোরা দফন করবি, নইলে সর্বনাশ তোদেরকে বিরুদ্ধে যুদ্ধ লাগবে। এই শেষ পর্যন্ত ওই আবুল আহাবের ছেলেরা অনেক দূরে একটা গর্ত করলো, গর্ত করে তারপরে লম্বা লম্বা এই চারি গ্রামের মাহফিলের যে লম্বা বাঁশ আছে এর চেয়েও লম্বা লম্বা বাঁশ দিয়ে খোঁচাইয়া খোঁচাইয়া তারপরে ক্ষত বিক্ষত করে টুকরা টুকরা করে গর্তের মধ্যে নিক্ষেপ করেছে। এরপরে দূরের থেকে মাটি দেওয়ার জন্য কেউ কাছে যায় নাই, দূরের থেকে পাথর মেরে মেরে ওর গর্তটাকে ভরাট করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাব্বাতি ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। ও যুবকেরা, আমি গতবার তোমাদের বলেছিলাম যদি হকের পক্ষে থাকো, কোরআন এবং হাদিসের পক্ষে থাকো, দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে দমাতে পারবে না, দুনিয়ার কোন শক্তি তোমাদের মোকাবেলা করতে পারবে না। এজন্য একটাই শর্ত, কোরআন এবং সুন্নার পক্ষে থাকতে হবে, হকের পক্ষে থাকতে হবে, শিরিক বিদআত করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের আমি তাফসীর থেকে পেশ করছিলাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম পরিষ্কার করে দিলেন এই জমিনে শিরিক চলতে পারবে না, সূর্য পূজা চলবে না, চন্দ্র পূজা চলবে না, মাজার পূজা চলবে না, পীর পূজা চলবে না, খাজা বাবা চলবে না, গাজা বাবা চলবে না। আল্লাহ তালু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। চিঠি পৌঁছে গেল, এবারে মন্ত্রীদের সামনে চিঠি পড়া হলো। এবারে সাবার রানী মন্ত্রীদেরকে বলল, কালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। হে আমার মন্ত্রীবর্গ ও আমার এমপি বর্গ, সভাসদ বর্গ, তোমরা আমাকে পরামর্শ দাও কি করতে পারি। আমি তো তোমাদের সঙ্গে পরামর্শ না করে কোনো চূড়ান্ত কাজ কোনো সময় করি না, সিদ্ধান্ত নেই না। তোমরা আমাকে পরামর্শ দাও আমরা কি করতে পারি। পালু এবারে ওই মুলকে সাবা, রানী সাবাকে তার মন্ত্রীরা তার সেনারা অভয় দিল। কালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদিন। আমাদের শক্তি আছে, আমরা প্রচন্ড আকারে হামলা করতে জানি, একটা দেশ তবাহ করে দিতে পারি, ধ্বংস করতে পারি, সেই ক্ষমতা আমাদের আছে। তবে আমরা আবেগ দিয়ে কাজ করব না, ওয়াল আমরু ইলাইকি, বিষয়টা আপনার উপরে ন্যস্ত করা হলো। ফাংজুরি মাযা তা'মুরুন, আপনি কি করবেন একটু পরামর্শ করে চিন্তা করে দেখুন। আপনি আমাদেরকে হুকুম করেন, আমরা আপনার হুকুম ফলো করব, আমরা যুদ্ধ করব, আমরা জীবন দিয়ে লড়াই করব। বোঝা গেল বাতিলরা লড়াই করতে রাজি, আর মুসলমান কয় যুদ্ধ করা থাকবে না। মুসলমান আজকে তোমাদের সারা দুনিয়াতে মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে, কেন সাহস পাচ্ছে? মুসলমান আল্লাহর দিন থেকে সরে গেছে, আল্লাহর কোরআন থেকে সরে গেছে। এবারে আর রানী কি বলছে শুনুন, দেখো এইটা সাধারণ কোন বিষয় না। কালাত ইন্নাল মুলুকা ইযা দখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাত আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। ও শুনে রেখো, ক্ষমতাশালী বাদশা যারা হয় তারা কিন্তু যখন কোন জনপদের উপর হামলা করে প্রবেশ করে, তারা ওটাকে তছনছ করে ধ্বংস করে দেয় এবং ওইখানে ইজ্জতওয়ালা সম্মানিত মানুষদেরকে অপমান করে ছেড়ে দেয়, বন্দী করে হত্যা করে, তাদেরকে অপমান করে। এরাও কিন্তু তাই করবে, আবেগ দিয়ে কাজ করা যাবে না। তবে একটু পরীক্ষা করতে চাই, দেখবো সে আসলে নবী নাকি দুনিয়ার বাদশাহ। এইটা পরীক্ষা করার জন্য আমি কিছু হাদিয়া পাঠাবো, যদি দুনিয়ার সাধারণ বাদশাহ হয় তাহলে আমরা যুদ্ধ করব, আমরা বিজয় লাভ করব, আমাদের শক্তি আছে, আমরা যোদ্ধা, তোমরা যুদ্ধ করতে পারো, সেই কৌশল তোমাদের জানা আছে, আমরা পিছপাও না। আর যদি সুলাইমান কোন দুনিয়ার সাধারণ বাদশাহ না হয়ে থাকে তাহলে তার সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না। আমি একটু পরীক্ষা করার জন্য একটা কাজ করছি। ওয়া ইন্নি মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, আমি তার কাছে হাদিয়া তোবা পাঠাবো, হাদিয়া দিয়ে দেখব, যদি হাদিয়া পাইলে খুশি হয় তাহলে বুঝতে হবে দুনিয়াদার পীর, দুনিয়ার ভণ্ড পীর, ওই টাকার জন্য পাগল। কয় মুরিদরা আসতে গেলে কিন্তু টাকা পয়সা ছাড়া মুসাফা করা যায় না, কয় পীরের কাছে গেলে কিছু হাদিয়া দেওয়া লাগে না, গরিব মানুষ খাইতে পায় না, সে গিয়া পীরকে টাকা দেয়। আর পীর শহরে মার্কেট বানায়, বড় বড় মার্কেট বানায়, ঠিক কিনা? এই দেশের সবচেয়ে বড় বড় ধনী কারা জানেন? পিসাবেরা কারা? বিনা পুঁজির ব্যবসা, গরিব মরিচ খাইতে পারে না, সেও গিয়ে মুসাফা করতে গিয়ে 100 টাকা দিয়ে আসে, ঠিক না? ও ভাইজান, হাদিয়া দেওয়া নেওয়া দুইটাই সুন্নাত। আল্লাহর নবী নিজেও হাদিয়া নিতেন, সাহাবীদেরকে হাদিয়া দিতেন। আজ পর্যন্ত কোন পীর তোমাকে হাদিয়া দিয়েছে? তাহলে বোঝা গেল এইটা নবীর সুন্নাত না, একতরফা তুমি কেবল দিয়েই যাইব, বেড়া খাইতেই থাকবে। আমার ভাইয়েরা, এইটাই পরীক্ষা করার বস্তু। হাদিয়া দিয়ে দেখি আমরা হাদিয়া পাঠাইলে পরে দেখি এই হাদিয়া পেয়ে সে কি করে, খুশিতে গ্রহণ করে নাকি ফেরত দিয়ে দেয়। এবারে ফালাম্মা যা সুলাইমানা, যখন ওই সাবার রানীর পক্ষ থেকে হাদিয়া তো উপর বোঝা, উট বোঝাই করা, গাদা বোঝাই করা, বিশাল হাতিয়ার তোফার বহর যখন গিয়ে সুলাইমানের দরবারে পৌঁছল, কালা আতুমিদুনানি বিমালিন, তোমরা বোধহয় আমাকে মাল দিয়ে সাহায্য করতে চাচ্ছ, আমাকে মাল দিয়ে স্তব্ধ করে চাচ্ছ। ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন আমাকে ওর চেয়ে অনেক সুন্দর, অনেক ভালো মাল দিয়েছেন, আমি তোমাদের হাদিয়া চাই না। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, বরং তোমরা তোমাদের হাদিয়া নিয়ে খুশি থাকো, আনন্দ থাকো। এর যে লাইহিম, এই বেটা ফিরে যা, হাদিয়া নিয়ে চলে যা। ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন, আমরা আসতেছি এমন একদল সেনাবাহিনী নিয়ে, যোদ্ধা নিয়ে, লাকিবালা লাহুম বিহা, তোমাদের যাদের মোকাবেলা করার কোনো ক্ষমতা থাকবে না। ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আজিল্লাতাও হুম সাগিরুন, আমরা ওদেরকে ওখান থেকে বের করে দিব, অপমান করে, বেইজ্জত করে, ওরা একেবারে ভুনা হয়ে যাবে, অপমানিত হবে, আমরা ওদের একজনকেও ছাড়ব না। এইরকম ভাবে হুকুম দিয়ে পাঠাইলেন। অ মুসলমান জাতি, আজকেও যদি তোমরা সেই রকম তৈরি হতে পারো, সুলাইমানের মতো হুমকি দিতে পারো, দেখবা কুফফারদের জালজালা শুরু হয়ে যাবে। আল্লাহর নবী যুদ্ধের জন্য নাম নিচ্ছিলেন, একবার তবুকের যুদ্ধের প্রস্তুতি হচ্ছে, মসজিদে নববীতে বসে যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, সাহাবায়ে কেরাম এক একজন নাম দাঁড়িয়ে বলছেন। এমন এক অবস্থায় একজন মহিলা তার দুধের সন্তানকে পেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার স্বামী আগের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার বড় সন্তানগুলো শহীদ হয়ে গেছে, আমার বড় ভাইগুলো শহীদ হয়ে গেছে, আমার পরিবারে আর তো কেউ জীবিত নাই যাকে আপনার কাছে অর্পণ করব, এই যুদ্ধে আমি অংশগ্রহণ করতে চাই, মেহরবানি করে আমার দুধের সন্তানটাকে আপনি কবুল করুন। আল্লাহর হাবিব বললেন, আমার মহিলা সাহাবী, আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি, আমি বাচ্চাদের খেলার জন্য নাম নিচ্ছি না, আমার এমন যুবকের প্রয়োজন যে উঠে বসতে পারবে, ঘোড়ায় বসতে পারবে, গাদায় বসতে পারবে, তীর চালাতে পারবে, তরবারি চালাতে পারবে, আর ঢাল ঘুরাতে পারবে, এমন লোকের প্রয়োজন, তোমার এই শিশু কোনটাই তো করতে পারবে না। আল্লাহর নবীর মহিলা সাহাবি, ও মাহেরা বোনেরা, খুব ভালো করে শোনো, সন্তান জন্ম দিবা আল্লাহর দিনের সৈনিক হওয়ার জন্য, এই নিয়াত করে সন্তান পালবা, আল্লাহ বরকত দান করবেন। ওই মহিলা সাহাবি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, আমার দুধের শিশু তরবারি চালাতে পারবে না, আমি তো একে তীর তরবারি চালাবার জন্য দেই নাই, আমি জানি আমার এই শিশু তীর চালাতে না পারলেও তীর খেতেও তো পারবে, তরবারি ঘুরাতে না পারলে তরবারি আঘাত খেতেও তো পারবে, ঢাল ঘুরাতে না পারলে ঢাল হতেও তো পারবে, আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুড়ে মারবে, আপনাকে লক্ষ্য করে যখন তরবারি আঘাত করবে, আপনাকে লক্ষ্য করে যখন ওরা হামলা করবে, আপনি তখন আমার সন্তানটাকে আপনার সামনে ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হয়ে যাবে, আপনার দেহ মুবারক রক্ষা পাবে, আমি সেজন্য দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ডরতে নেহি দুনিয়া মে মুসলমানো কিসি সে জব দৌলত ঈমান মিলি উনকো নবী সে এ বাত আয়া হে দুশমন পর হম ফুল ভি হে তলওয়ার ভি হে ইয়াবজ মে জাহান মে কায়েঙ্গে ইয়া খুন মে নহা কর দম লেঙ্গে ও মুসলমান জাতি আজকেও যদি সেই রকম এইরকম সন্তানদেরকে তৈরি করতে পারো এইরকম মা হতে পারো তাহলে দুনিয়ার কোন কাফেরদের শক্তি নাই মুসলমানদের দিকে চোখ রাঙ্গানি দেওয়ার মতো মুসলমানদের হামলা করার মতো কোন শক্তি নাই। ও মুসলমান এই দৃশ্য যখন রোম সম্রাটের গোয়েন্দারা দেখলো গোয়েন্দারা গিয়ে রোমের সম্রাটকে বলল খবরদার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার দুঃস্বপ্ন দেখো না। রোমের সম্রাট জিজ্ঞেস করো ব্যাপার কি মুসলমানদের সৈন্যকে আমাদের চেয়ে বেশি নানা সৈন্য সংখ্যা ওদের অনেক কম বলে তাহলে কি অস্ত্র ওদের বেশি নানা অস্ত্র তো ওদের কম বলে তাহলে কি ওদের সৈনিকদের গায়ে শক্তি বেশি না ওদের শক্তিও তো অনেক কম জীর্ণ শীর্ণ শুকনা রুটি খায়। দেখেন না শেখ ওসামা লাদেন ছয় ফুট লম্বা ছিলেন আরো বেশি রুটি খাইতেন শুকনা মানুষ ছিলেন কিন্তু তার ভয়তে আমেরিকার ঘুম হারাম হয়ে গিয়েছিল ঠিক কিনা। ও মুসলমানরা জেনে রাখো রোমের সম্রাট জিজ্ঞেস করো যদি এইগুলো সব আমাদের বেশি অস্ত্র আমার বেশি সৈন্য আমার বেশি শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি কেন ভয় দেখাচ্ছ। রোমের গোয়েন্দারা বলল হ্যাঁ সবই তোমার বেশি তবে জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী আর মদের পেয়ালা যত বেশি প্রিয় আল্লাহর নবী মুহাম্মাদের কাছে মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। জয় বলুন সুবহানাল্লাহ। মুমিনরা জান দেয় কার জন্য? ওদের যুদ্ধ চলছে এক যুবক এসে আল্লাহর নবীর সামনে নিজেকে পেশ করে বলছে ইয়া রাসূলুল্লাহ এই আমার যৌবন এই আমার বাহু এই আমার শক্তি আমি যদি যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই আমার জন্য আল্লাহর কাছে কি পুরস্কার রয়েছে কি আবাদ রয়েছে কি আমার জন্য যাজা রয়েছে। আল্লাহর নবী বললেন তুমি জান্নাত পেয়ে যাবে সোজা তোমার জন্য জান্নাত রয়েছে জান্নাত। আল্লাহর নবীর সাহাবী এবারে থরের থেকে খেজুর বের করলেন কয়েকটা খেজুর বের করে বাকি খেজুরগুলো ছুঁড়ে মারলেন বললেন এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। এবারে তরবারি হাতে নিয়ে যুদ্ধ করতে আরম্ভ করলেন। ইতিহাস লেখে পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যায় এরকম ভাবে তরবারি হাতে নিয়ে যুদ্ধ করতে লাগলেন ঢুকে গেলেন যুদ্ধ করতে করতে আহত হয়ে গেলেন। সাহাবায়ে ডাক দিলেন ও যুবক এদিকে ফিরে আসো আমাদের কাতারের ভিতরে চলে আসো। যুবক তাকালো ঠোঁটে মুস্কি হাসি আর চেহারা রক্তে রঞ্জিত বলছে আমার সাহাবী ভাইয়েরা তোমরা আমাকে যেতে দাও আমাকে বাধা দিও না আমি ওই পাহাড়ের দিক থেকে আল্লাহর জান্নাতের সুগন্ধ নাকে বিদায় পাচ্ছি। জোরে বলছো ভাইয়েরা আমার আজকে আমাদের মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে আবু গরিব কারাগারের মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করে এক এক রাতে এক একজন মহিলাকে ২০টা আমেরিকার সৈন্য ধর্ষণ করেছে। ওই জেলখানার থেকে আমাদের ভাইয়ের আমাদের বোনরা চিঠি লিখেছে ইন্টারনেটে তোমরা দেখেছ নিজের রক্তটাকে কালি বানিয়ে হাতে মানা একজন মহিলা চিঠি লিখেছে ও মুসলমানেরা আমরা মুসলিম তোমাদের মা বোন আমেরিকার সৈনিকেরা আমাদেরকে জেলে ঢুকিয়ে রাতের বেলা এক এক রাতে এক একজন মহিলাকে ১০ জন ২০ জন করে আয়না ধর্ষণ করছে আমাদের পেটের ভিতর ওদের সন্তান রয়েছে তোমরা আমাদেরকে হয়তো উদ্ধার করো না তো বোমারি উড়িয়ে দাও। ও মুসলমানরা এইখানে বসে ফতোয়া দাও আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা করা জায়েজ কিনা। আজকে তোমার বোনকে যদি কেউ ধরে নিয়ে যেত তোমার মাকে যদি কেউ ধরে নিয়ে যেত আর তারা তোমার কাছে এরকম পত্র লিখত তুমি কি করতে জানি না। আজকে মুসলমানদের উপর এরকম চরম নির্যাতন হচ্ছে অথচ ইতিহাস পড়ো, মুসলিম নেতাদের মুসলিম মামুনদেরকে এরকম নির্যাতন করার সাহস কারো ছিল না। হাজ্জাজ ইবনে ইউসুফের যুগে এই ভারতের রাজা জাহির দুইজন মেয়েকে ধরে ধর্ষণ করেছিল, জেলখানে আবদ্ধ করেছিল। ওই মেয়েরাও নিজের রক্ত বের করে কালি বানিয়ে ওরনায় চিঠি লিখে পাঠিয়েছিল তৎকালীন খলিফাতুল মুসলিমিন হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে। হাজ্জাজ ইবনে ইউসুফ যখন এই চিঠি পাইল তার ঘুম হারাম হয়ে গেল। ১৬ বছরের যুবক মোহাম্মদ বিন কাসিমকে ডেকে বলল, ভাতিজা অস্ত্র লাগিয়ে নিয়ে যাও, সৈন্য লাগিয়ে নিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত রাজা দাহিরকে উচিত শিক্ষা দিয়ে ওই মুসলিম বন্ধুদেরকে উদ্ধার করতে না পারবে অতক্ষণ পর্যন্ত ফিরে আসার চিন্তা করো না। মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষে চলে আসলেন, ইতিহাস সাক্ষী, শুধুমাত্র রাজা দাহিরকে উচিত শিক্ষা দিলেন না, রাজা দাহিরকে দুনিয়ার থেকে জন্মের তরে বিদায় করে দিয়ে শুধু ওই অঞ্চলকে বিজয় করেন নাই, গোটা ভারতবর্ষে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দস্ত তো দস্ত হে দরিয়া ভি না ছোড়ে হমনে, বাহর জুলমত মে ঘোড়ে দৌড়ে দিয়ে হমনে, ও মুসলমান আজকে সেই মুসলিম জাতির বাড়ি ঘর গুলোকে বুলডোজার দিয়ে গুলে দিচ্ছে ফিলিস্তিনে। মুসলমানদের প্রথম কেবলা ওরা দখল করে আছে, মুসলিম শিশুদেরকে বুকের তাজা রক্তটা বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিচ্ছে। আফগানিস্তানে যুগ যুগ ধরে মুসলমান হত্যা করা হচ্ছে, কাশ্মীরি মুসলমান হত্যা করা হচ্ছে, ও মুসলমানরা ইরাকের মুসলমানদের হত্যা করা হল, এরকম আরাকানের মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, গোটা দুনিয়াতে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। আল্লাহর নবীর ইতিহাস পড়ো। আল্লাহর নবী যখন জানতে পারলেন মক্কার লোকেরা ওসমানকে বন্দী করে ফেলেছে বা হত্যা করেছে, আল্লাহর নবী তখন হুদায়বিয়া অবস্থান করছিলেন, আল্লাহর নবী জোরে সাহাবায়ে কেরাম থেকে ডাক দিলেন, ও সাহাবীরা সব আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে নাকি জেলে আবদ্ধ করা হয়েছে, ওসমানকে যদি ওরা হত্যা করে ফেলে আসো আমি হাত রেখে দিলাম, আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলই শহীদ হয়ে যাব, একটা লোক আমরা মদিনায় ফিরে যাব না, কে কে রাজি আছো? ১৪০০ সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করল। আল্লাহর নবী এক পর্যায়ে নিজের হাতটা পর্যন্ত রেখে বলল, এইটা হচ্ছে ওসমানের হাত, যাতে ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল, আল্লাহর নবী বায়াত করলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযু ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন যখন তারা আপনার হাতে হাত দিয়ে বায়াত করছিল গাছের নিচে বসে। আমি জিজ্ঞেস করি, আল্লাহর নবী যে বায়াত নিয়েছিল পীর মুরিদের বায়াত নেন নাই, আল্লাহর নবী কোন তরিকার বায়াত নেন নাই, আল্লাহর নবী ইসলাম গ্রহণ করার জন্য বায়াত নিয়েছিলেন, মুসলিমদেরকে উদ্ধার করার জন্য বায়াত নিয়েছিলেন, আল্লাহ তাআলা বায়াতকে পছন্দ করেছেন? কোরআনুল কারীমের সূরা আল ফাতার ১০ নম্বর আল্লাহ বলছেন, الذين يبايعونك انما يبايعون الله। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা গাছের নিচে বসে আপনার হাতের উপর হাত রেখে বায়াত করেছিল ওরা আপনার হাতে হাত রেখে না, আল্লাহর কাছে তারা বায়াত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওদের হাতের উপরে স্বয়ং আল্লাহ তাআলার হাত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুসলিমের জন্য আল্লাহ নবী নিজের জীবন উৎসর্গ করছেন, ১৪০০ সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য তৈরি হচ্ছেন, সাহাবায়ে কেরাম কবিতা পড়তে লাগলেন, বুখারীতে আছে, কিতাবুল মাগাজি ঘুরে দেখো, নাহনুল্লাযীনা বায়উ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আমরা সেই জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছি, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যুবকেরা আল্লাহর নবী জিহাদ করেছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, আল্লাহ তাআলা যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছেন। আজকে একদল লোক বের হয়েছে, ইসলামে যুদ্ধ জিহাদ নাই, মুসলমান যুদ্ধ জিহাদ করতে হবে, সারা কোনো পরিত্রাণ নাই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমি যুদ্ধ করেছি, বদরের যুদ্ধে যখন কাফেরদেরকে হত্যা করা হলো, কি সুন্দরভাবে আল্লাহ তাআলা বলছেন, ফালাম তাকতুলুহুম, হে নবী আপনি ওদেরকে হত্যা করেন নাই, মুমিনরা তোমরা ওদেরকে হত্যা করো নাই, ওয়ালাকিন্নাল্লাহ কতালাহুম ওয়মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ তাআলা বলছেন সূরায়ে কোরআনুল কারীমের সূরা আনফালের ১৭ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়মা ফালাম তাকতুলুহুম, আপনি ওদেরকে হত্যা করেন নাই, তোমরা হত্যা করো নাই, ওয়ালাকিন্নাল্লাহ কতালাহুম, আল্লাহ তাআলা নিজে ওদেরকে কতল করেছেন। কে কতল করেছেন? কতল আছে ইসলামে হত্যা করতে হবে কাফেরদেরকে। আল্লাহ তাআলা এরপরে বলছেন যদি কোন ব্যক্তি কেতাল না করো, সব যদি দরগা দুর্গা ঢুকে যাও অসুবিধা নাই। সূরা আহজাবের ২৫ নম্বর আল্লাহ বলছেন ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতালা ওয়া কানাল্লাহু কাভিয়ান আজিজা। সুলাইমান আলাইহিস সালাম যুদ্ধের হুমকি দিলেন, এই রানী বিলকিস আল্লাহর জমিনে বসে আল্লাহর সাথে শিরিক করবি, এইটা বরদাস্ত করা হবে না, খবরদার আমি সৈনিক পাঠাচ্ছি, এমন সৈন্য পাঠাবো। কি হুমকি দিচ্ছেন? এমন সেনাদল পাঠাবো যাদের সঙ্গে যুদ্ধ করার মতো সাহস তোদের নাই, শক্তি তোদের নাই। এরপরে খালি ছোনা তোদেরকে বলে নুখরে জান্না হুম মিনহা, তোদেরকে ওখান থেকে বের করবো আজিল্লাতান, চরম অপমান করে অহম সাগেরন। কি ধমক দিচ্ছেন নবীর আহম যুদ্ধ করছেন। আল্লাহ তারা বলছেন ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, আল্লাহ তাআলা মুমিনদের জন্য যথেষ্ট যুদ্ধ করার জন্য, তোমরা কেউ যদি না করো আল্লাহ তাআলা যথেষ্ট আছেন। ও আল্লাহর নবীর ফেরেশতা, মুসলমানরা ভালো করে জেনে রাখো, বদরের যুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছেন, কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। বলে কেমনে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বদরের যুদ্ধে আল্লাহর নবীকে সাহায্য করার জন্য ফেরেশতা পাঠানো হয়েছিল। ফেরেশতারা বলল আল্লাহ আমরা তো ফেরেশতা, আমরা যুদ্ধ করতে জানি না, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তোমার তাসবিহ তাহলিল করি, আমরা তোমার প্রশংসা করতে জানি, যুদ্ধ করতে জানি না। এবারে যুদ্ধের ট্রেনিং দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, আল্লাহ নিজে প্রশিক্ষণ দিচ্ছেন। সূরা আনামের ১২ নম্বর আয়াতে আছে ইজ ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নি মাকুম। ও আলেম ভাইয়েরা, মাদ্রাসার ছেলেরা খুব ভালো করে শুনে রাখো, মুফতি জসিমউদ্দিন রহমানি এই কথাগুলো বলে সেই জন্য অনেকের চুলকানি হয়, অনেকে সমালোচনা করে, কারণ যে আয়াতগুলোকে ওরা ধোঁকা দিচ্ছে, মানুষকে গোমরা করছে, এইগুলো ধরে হচ্ছে। এই বায়াত নিয়েছেন আল্লাহর নবী, এই আয়াত নাযিল হয়েছিল এক ওসমানকে যখন বন্দী করা হলো অথবা হত্যা করা হলো, তখন আল্লাহর বায়াত নিয়েছিল, সেই আয়াতটাকে পড়া হচ্ছে। আর বায়াত না হচ্ছে পীর মুরিদির বায়াত, আর দুনিয়ার চতুর্দিকে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে ধ্বংস করা হচ্ছে। ব্যাংকে ইসলাম নাই, আদালতে ইসলাম নাই, দুনিয়ার কোথাও ইসলাম নাই, সব জায়গাতে বিদায় করা হয়েছে, সেই ইসলামের জন্য কোনো বায়াত নাই। আবার বলে জিহাদ নফসের জিহাদ, বড় জিহাদ, একটা জাল হাদিস দিয়ে দলিল পেশ করে, রাজানা মিনাল জিহাদিল আসগার ইলাল জিহাদিল আকবার, কয় যুদ্ধ বড় যুদ্ধ হলো, নফসের জিহাদ অস্ত্রের জিহাদ ছোট জিহাদ। এই জাল হাদিস মিথ্যা হাদিস, যদি কোনো আলেম থাকে আমার সামনে পাঠাও, চ্যালেঞ্জ করছি, বুয়া হাদিস, জাল হাদিস, মিথ্যা হাদিস, কি বিভ্রান্ত করছে জাতিকে, এই জাতির ইমানটাকে ধ্বংস করে দিয়ে, ছাগল যেমন তোলাইয়া দিলে সব শেষ, এরকম যুবকদেরকে তোলাইয়া দিয়ে, সবগুলোকে খাসি বানাই দিয়ে সব ইসলামের জজবাকে নষ্ট করে দিচ্ছে। ভাইরা আমার, আল্লাহ তারা যুদ্ধ করছেন, আল্লাহ তারা যুদ্ধের এবারে প্রশিক্ষণ দিচ্ছেন। আমি কোন আয়াত পেশ করছি শোনো ভালো করে, ইজ ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ওহী করছেন, হুকুম দিচ্ছেন, আন্নি মাকুম, আমিও তোমাদের সঙ্গে আছি, তোমরা একা নও, তোমরা যখন যুদ্ধ করবে তোমাদের সঙ্গে আমিও আছি। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, মুমিনদেরকে তোমরা দৃঢ় পদে রাখো, শক্তি যোগাও, আমি কাফেরদের মনের মধ্যে মুমিনদের প্রভাব ঢেলে দিচ্ছি, ভয় ঢুকে দিচ্ছি। এবারে কেমনে মারবা শোনো, ও ফেরেশতারা তোমরা মারামারি করতে জানো না, তোমরা বলো নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ কা তোমাদেরকে শিখাচ্ছি, ফাদরিবু ফাওকাল আনাকে ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, ফাদরিবু মিনহু ফাওকাল আনাক, এই কুফফারদের গর্দানের উপরে মারবি, ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর ওদের প্রত্যেকটা আঙ্গুলের মাথায় মাথায় পিটাবি। কে শিক্ষা দিচ্ছেন? কোরআনের আয়াত বিশ্বাস হতো নাকি? না হলে আজকে সকালে যাবেন সূরা আনফালের 12 নম্বর আয়াতটা খুলে দেখবেন, আল্লাহ তাআলা প্রশিক্ষণ দিচ্ছেন কেমনে মারবি। ফাদরিবু ফাওকাল আনাক, কাফেরদের গর্দানের মারবা, উপরে মারবা, আদরিবু মিনহুম কুল্লা বানান, আর আঙ্গুল বানান মানে আঙ্গুলের মাথা, প্রত্যেকটা আঙ্গুলের মাথা হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দেবা, যেন আর জীবনে আল্লাহর দুশ্মনের বিরুদ্ধে আল্লাহর দুশ্মনী করতে না পারে, আল্লাহর মুমিনদের বিরুদ্ধে যেন আর কোন ময়দানে আসতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নামিয়ে দিলেন, টাইটেল দিলেন। এখন যেমন মুক্তিযোদ্ধাদের টাইটেল দেয় না, বীর বিক্রম, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, বীর মুক্তভোগ, আল্লাহ তাআলা বদরের যুদ্ধের ফেরেশতাদেরকেও টাইটেল দিয়েছেন। কোরআন পড়ুন, সূরা আনফালের 9 নম্বর আয়াতে বলা আছে, একটা গ্রুপের নাম দিয়েছেন মুর্দিফুন। কোরআন বলছে ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন, আমি তোমাদেরকে 1000 ফেরেশতা ব্যাটালিয়ন পাঠাচ্ছি। কয় হাজার? প্রথম গ্রুপ 1000, এদের নাম হলো মুরদিফিন। এর নাম কি? 1000 নেমে গেল মুরদিফিন। ভালো করে শোনো, সূরা আনফালের 9 নম্বর আয়াত গেল এটা। এরপর আল্লাহ তাআলা বলছেন إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ أَلَنْ يَكْفِيَكُمْ أَنْ يُمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلَاثَةِ آلَافٍ مِّنَ الْمَلَائِكَةِ مُنْزَلِينَ, আমি তোমাদেরকে 3000 ফেরেশতা দিচ্ছি যাদের নাম হচ্ছে মুনজালিন। নাম কি? এবারে আল্লাহ তাআলা বলছেন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, আর যদি তোমরা অটল থাকতে পারো এবং মুত্তাকি হতে পারো, এবং তোমরা যদি দুশ্মনদের মোকাবেলায় ওয়াতুকুম মিন ফাওরিহিম হাজা, যদি হঠাৎ করে দুশ্মন তোমাদের সামনে এসে যায়, ভয় পেও না, ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালায়েকাতি মুসাফফিমিন, তোমাদের আল্লাহ তোমাদেরকে 5000 মুসাফফিমিন ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম 1000-এর নাম কি বলে গেছেন এখন? মুরদিফিন। এরপরে 3000-এর নাম কি? মুনজালিন। এরপরে 5000-এর নাম কি? মুসাফফিমিন। আল্লাহ তারা ফেরেশতাদেরকে টাইটেল দিয়ে তারপরে বদরের যুদ্ধে যুদ্ধ করতে পাঠাইলেন, প্রশিক্ষণ দিলেন আল্লাহ, টাইটেল দিলেন আল্লাহ। এরপরে শোনো, আরো ভালো করে শোনো, কইবা যে নবীরা যুদ্ধ করেছেন কিনা। আল্লাহ তারা সূরা বাকারার 251 নম্বর বলছেন অকাতালা দাউদু জালুতা, যেই সুলাইমানের কাহিনী বলছি, এই সুলাইমানের বাবার নাম হলো দাউদ। আল্লাহ তাআলা বলেন ওয়াকাতালা দাউদু জালুতা, দাউদ জালুতকে হত্যা করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা বাকারার 251 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা বলছেন সব নবীর সঙ্গী সাহাবীরা যুদ্ধ করেছেন। কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 146 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া কাইয়্যিম মিন নাবিয়্যিন ক্বাতালা মাহু রিব্বিয়ুনা কাসীর, কত নবী ছিল যার সাথে থেকে অনেক আল্লাহওয়ালারা যুদ্ধ করেছে, লড়াই করেছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়ামা দুউফু ওয়ামাস্তাকানু আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে তাদের উপরে যত মুসিবত এসেছে, যত বিপদ এসেছে, তারা দুর্বল হয় নাই, হতোদ্যম হয় নাই, তারা ভয় পায় নাই, নত হয় নাই, তারা মাথা উচ্চ করে যুদ্ধ করেছে। কার জন্য? সূরা আলে ইমরান 146 নামাজ পরিষ্কার করে দিয়েছে মর্দে মুমিন বাতিল সে হারগেজ খফ কা সকতা নেহি সর কাটা সকতা হ্যায় লেকিন সর ঝুকা সকতা নেহি। এরপরে আল্লাহ তাআলা আমাদের নবীকে হুকুম দিয়েছেন সূরা নিসার 84 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাকাতিল ফি সাবিলিল্লাহি লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিদিল মুমিনিনা আসাল্লাহু আন ইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু আল্লাহু আশাদ্দু বাসাম ওয়া আশাদ্দু তানকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী, যদি একটা লোক আপনার সঙ্গে না থাকে, যুদ্ধ না করতে চায়, সব নফসের জিহাদ নিয়ে লিপ্ত হয়ে যায়, আর সব যদি ঘরে উঠে যায়, আপনি একা চলে যুদ্ধ চালিয়ে যাবেন, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, তুমি একাই যুদ্ধ করতে থাকবে, দায়িত্বপ্রাপ্ত যুদ্ধ করবে, কাউকে দরকার নাই। অহারিদিল মুমিনিন, মুমিনদেরকে উৎসাহিত করুন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করুন। এবারে বলবো যে যুদ্ধ করব কি দিয়ে, আমাদের চেয়ে শত্রু অনেক বড়, আল্লাহ তাআলা বলছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছেন কে? আল্লাহ। ও মুসলমান, ভয় পাওয়ার কোনো কারণ নেই, মুসলিমদের বিজয় দান করা মালিককে আল্লাহ। ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলোতে মুসলমানদের সৈন্য ছিল কম, বদরের যুদ্ধে মুসলমান মাত্র 313, কাফের 1000 সশস্ত্র, বিজয় দান করেছেন কে? আজকেও যদি মুসলিমরা তোমরা সেরকম কাজ করতে পারো, তাহলে দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে দমাতে পারবে না। এই সুলাইমান আলাইহিস সালাম বললেন এর যে ইলাইহিম, তোমাদের হাতিয়ে নিয়ে ভাগো, আমি এমন একদল সৈন্য পাঠাচ্ছি যে সৈন্যদের সাথে যুদ্ধ করার মতো সাহস তোমাদের নেই, শক্তি তোমাদের নেই, আজিল্লাতান, আর আমরা ওদেরকে একেবারে অপমান করে বের করে দিব, অহম সাগিরুন, চরম অপমান হয়ে যাবে। এইটা যখন জানল, এবার রানী বিলকিসের দরবারে এটা খবর চলে গেল, লোক চলে গেল, সুলাইমান আলাইহিস সালাম বললেন একটা কাম করো, বিলকিস ঠিক পায় নাই মুসলমানদের শক্তি কত বড়, ওরা তো আসবে ঠিকই, ওদের আসার আগে তোমরা ওর সিংহাসনটা আমার দরবারে হাজির করে দাও, সে আসার আগে ওর সিংহাসন শুদ্ধ সব আমার সামনে হাজির করো। কালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন, ও আমার মন্ত্রীবর্গ, আমার সভাসদ লোকেরা, আমার দরবারের লোকেরা, তোদের মধ্যে কে আছে এরকম, ওই রানী বিলকিসের বড় বলে একটা সিংহাসন আছে, ওই সিংহাসনটা আমার কাছে এনে হাজির করবি, ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন, আমার কাছে সে মুসলমান হয়ে আসার আগেই যেন সিংহাসনটা চলে আসে, তা সে বুঝবে যে কেমন খেলাটা। আমার ভাইয়েরা, ইহুদি আজকেও আছে আগেও ছিল, আল্লাহর নবীর যুগে ইহুদিদেরকে বের করে দেওয়া হলো, খায়বারে থাকলো, আল্লাহর নবী বললেন এইখানে থাকো যতদিন আল্লাহ মঞ্জুর করে, আর বেশি দিন বাকি নাই, তোমাদের এখান থেকে উৎখাত করা হবে। ওমর বিন খাত্তাবের যুগে ইহুদিদেরকে খায়বার থেকে বহিষ্কারের নোটিশ জারি করা হলো, ইহুদি নেতা অমর আব্দুল খত্তাবের দরবারে সে কর জোর করে হাত পেতে ভিক্ষা করছে, অমর তোমাদের নবী আমাদেরকে খয়বরে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন, আমরা চাষবাস করব, জমি ফসল উৎপন্ন করব, অর্ধেক তোমাদেরকে দিব, অর্ধেক আমরা খাব, তুমি কেন আমাদেরকে বহিষ্কার করতে যাচ্ছ, কেন হুকুম দিলা বের হওয়া যাওয়ার জন্য? অমর আব্দুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন ও ইহুদি, আল্লাহর নবী সেই দিন কি বলেছিলেন প্রত্যেকটা অক্ষর অক্ষরে আমার মনে আছে, সেই দিন আল্লাহর নবী বলেছিলেন তোদেরকে আমি ওই দিন পর্যন্ত থাকার পারমিশন দিচ্ছি যেই পর্যন্ত আল্লাহ তাআলা মঞ্জুর করবেন, কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হবে, এবং তোদেরকে এত দূরে যেতে হবে তোদের উটগুলো তোদেরকে নিয়ে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ে যাবে, আজকের সেই দিন তোমাদের সামনে এসে গেছে, তোমাদেরকে মদিনায় থাকার আর কোনো সুযোগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল যে ইহুদিরা মুসলমানদের দরবারে একটু থাকার জায়গার জন্য ভিক্ষা করেছিল, আজকে সেই ইহুদি ইসরায়েলের রাষ্ট্র দখল করে, মুসলমানদের ফিলিস্তিন দখল করে, নিজেরা রাষ্ট্র তৈরি করে, সারা দুনিয়ার 150 কোটি মুসলমানকে মাত্র 70 লাখ ইহুদি তাদের ভয় দেখাচ্ছে। কারণটা কি? মুসলমান আল্লাহর থেকে সরে গেছে, আল্লাহর বিধান থেকে সরে গেছে, মুসলমান জিহাদ কে ভুলে গেছে, এখন কেউ কে নফসের জিহাদ, কেউ কে কলমের জিহাদ, কেউ কে কত কলমের জিহাদ, কেউ কথার জিহাদ নিয়ে মশগুল আছে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়াটাকে ভুলে গেছে। আল্লাহ তাআলা সেই জন্য চরম ভাবে নির্যাতন করছেন, জুলুম করে আল্লাহ অপমান করছেন। আল্লাহর নবী পরিষ্কার বলেছেন, ইজা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা, তোমরা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করাকে ছেড়ে দাও, ভুলে যাও, আল্লাহ তাআলা তোমাদের উপরে অপমান এবং জিল্লতিকে চাপিয়ে দিবেন। সেই জিল্লতি আফগানিস্তানে, ফিলিস্তিনে, ইরাকে, আরাকানে, বাংলাদেশে, সব জায়গায় আজকে মুসলমান নির্যাত তিনি পীড়িত। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাইনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে। ইন কুনতুম মুমিনিন, শর্ত হলো যদি কি হতে পারো, মমিন হতে পারো। মমিন আগে মমিন তো হতে হবে, শিরিক বিদাত বাদ দিয়ে খালেস মমিন হও, আগে বিয়া তারপরে ঘর সংসার। একজন লোক মেয়ে লোক একটা রাস্তা থেকে ধরে আনলো, বিয়ে করে নেয়, ওই মহিলাকে উজু করায়, গোসল করায়, নামাজ পড়ায়, রোজা রাখায়, কোরআন শিখায়, বোরকা পরায়, কঠোর শরিয়া মেনে চলে। জিজ্ঞেস করেছি, বিয়ে করে করে না, বিয়ে তো করি না, এই শরিয়ার কোন অর্থ আছে? আগে বিয়ে তারপরে ঘর সংসার, আগে ইসলামে প্রবেশ করো। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার হয় নাই, তুমি লা ইলাহা পড়ো, আবার মাজারের কাছে প্রার্থনা করো, লা ইলাহা পড়ো, পীরের কাছে প্রার্থনা করো, লা ইলাহা পড়ো, আকীদা বিশ্বাস রাখো, পীর সব দেখে, পীর মুরিদের অন্তর খবর জানে, কি সুন্দর লেখছে পীরদের বইতে, কয় আশাইখু জাসুসু কলবিল মুরিদ, পীর হলো মুরিদের অন্তরের গোয়েন্দা, ইয়াদখুলু ওয়া ইখরুজু ওয়া লা ইত্তালু আলাইহিল মুরিদু, পীর সাহেব মুরিদের দিলের মধ্যে ঢোকে আর বের হয়, ঢোকে আর বের হয়, মুরিদের টেরও পায় না। কি আজীব অবস্থা, পীর মুরিদের সব দেখে। ও আমার ভাইয়েরা, এই জাতীয় মুসলিমদেরকে সাহায্য করার আল্লাহ অঙ্গীকার করেন নাই, সাহাবায়ে কেরামদের মধ্যে আকীদা ছিল না, এই সমস্ত বিদআত তৈরি করে শিরক তৈরি করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী হুকুম দিলেন ওর সিংহাসনটাকে নিয়ে আসো, যারা আল্লাহকে ভয় করে গোটা দুনিয়া তাদেরকে ভয় করে, ঠিক কিনা? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা বিজয় করলেন। আপনারা জানেন, আফ্রিকা যখন ঢুকে গেলেন, ওই আফ্রিকার বাদশা চিন্তা করলো, এই লোকগুলো বড় মুশকিল, যেইভাবে সাগর পাড়ি দিয়ে আসছে, পানির উপর দিয়ে জানি না কি করে, এরা এদেরকে জঙ্গলের কাছে থাকতে দাও, বাঘ ভল্লুক এদেরকে খেয়ে শেষ করবে, আমাদের ঝামেলায় জড়াবার দরকার নাই, জঙ্গলের পাশে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। এবারে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের পাশে একটা বড় মঞ্চ তৈরি করতে লাগলেন, লোকেরা মজাক করতে লাগলো, এইখানে আবার কেন মঞ্চ তৈরি করছে, কিসের জনসভা হবে, কাকে ভাষণ শোনাবে, এখানে জঙ্গলের হিংস্র প্রাণী থাকে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও জঙ্গলে ইয়া হাসারাতিল আরদে, এই জঙ্গলের বাঘ ভল্লুক হিংস্র প্রাণী শুনে রাখ, আমরা আল্লাহর নবী মুহাম্মাদের সৈনিক, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এসেছি, কাফেরদের সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছি, আমাদেরকে এই জায়গায় থাকতে দেওয়া হয়েছে, তোরা আমাদের জন্য জঙ্গলটা খালি করে অন্যত্র চলে যা, আমার ঘোষণার পরে যদি কাউকে পাই, একটা কেউ কিন্তু জীবন্ত ছেড়ে দিব না, মেরে ফেলব। সাহাবী ঘোষণা করতে দেরি, সঙ্গে সঙ্গে বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিং, সাপের লাইনে সাপ, বিচ্ছুর লাইনে বিচ্ছু, ভল্লুকের লাইনে ভল্লুক, পুরো জঙ্গল খালি করে দিয়ে মর্দে মোমিনদের জন্য ময়দান ছেড়ে চলে গেছে। মর্দে মোমিন বাতিল সে হার গেস খফ খাসে গতা নেহি সর কটা সকতা হ্যায় লেকিন সর ঝুকা সকতা নেহি হর কে তরসদ আজ খুদা তকওয়া গজিদ হর কে তরসদ আজ খুদা তকওয়া গজিদ যে আল্লাহকে ভয় করে তাকে দুনিয়ার জিন ইনসান সব ভয় করতে বাধ্য। সব ময়দান খালি হয়ে গেল। আফ্রিকার লোকেরা যখন দেখলো এই লোকগুলো ঘোষণা করলো, সঙ্গে সঙ্গে জঙ্গলে হিংসুর অনেক খালি হয়ে গেছে, এই লোকদের সঙ্গে যুদ্ধ করার দরকার নাই, সবগুলো এক বাক্যে কালেমাতু শাহাদা পাঠ করলো, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুলাইমান আলাইহিস সালাম হুকুম দিলেন, কে আছো? ওরা মুসলমান হয়ে আসবে, এর আগেই ওর সিংহাসনটা হাজির করবে। একটা দৈত্য বড় শক্তিশালী জিন, সে বলল আমি আপনার এই মসজিদ থেকে আপনি ওঠার আগেই আপনার সামনে এনে হাজির করব, আর আমার এই শক্তিও আছে, ওয়া ইন্নী লাকাবিয়ুন আমিন, আমি কিন্তু শক্তিশালীও আছি, আমার আমানতদারও আছি। আমানতদার কেন বললেন? ওই সিংহাসন তো খালি সিংহাসন না, ওই সিংহাসনে মুক্তা আছে, মনি মুক্তা আছে, মূল্যবান পাথর আছে, এইগুলো চুরি করার ভয়ও নাই, আমি চুরিও করব না, সব শুদ্ধ নিয়ে আসব। ওইখানে আরেকটা ছিল, قال الذي عنده علم من الكتاب, ওইখানে যার কাছে আসমানি কিতাবের ইলম ছিল, একজন আলেম ছিল, তিনি বললেন আনা আতিকা বিহি ক্বাবলা আন ইরতাদ্দা ইলাইকা তারফুকা, আমি তোমার কাছে এটা হাজির করব, তোমার চোখের পলক পড়ার আগে ওর সিংহাসনটাকে হাজির করে দেব। সুবহানাল্লাহ, এগুলো কারামত, এগুলো কি কারামত? আমরা এগুলো বিশ্বাস করি, কিন্তু কারামত মানে এই না যে বলবে একবারে সব দেখে শুনে আর সব। ওই যে কারামতের কাহিনী আছে না, এক পিসার কাছে মুড়িদের বাড়ি, তোকে যা যা যা, তো এখন মুড়িদের বউ জিজ্ঞেস করলো কি হয়েছে, কয় যে আরে কাবা ঘরে কুত্তা ঢুকতেছিল, সেই কুত্তা ফিরে যেতেছে আমার পিসার। পীর সাহেবের মুড়িদ তো পীরে ভক্ত, বউ তো ভক্ত না, বউ করছে কি প্লেটে ভাত দিয়ে কই মাছ গুলো বড় বড় কই মাছ ভাতের তলে চাপা দিয়ে দিয়েছে। পীর সাহেব পেঁচা ভাত দিয়েছে কত আগে তরকারি কই? পীর সাহেবের বউ ভিতর থেকে বলে কাবা ঘরে কুত্তা ঢুকে তা দেখতে পারো না, ভাতের তলে কই মাছ দেখতে পারো না। ও আমার ভাইয়েরা, এই লোকগুলো মানুষকে ধোকা দেয়, প্রতারণা করে, এই জন্য মনে রাখতে হবে কোন কারামত যদি কিতাব সুন্নার বিরুদ্ধে যায় মানা যাবে না। কারামত অতটুকু বিশ্বাস করা যাবে যতটুকু কোরআন সুন্নার সীমার মধ্যে থাকবে, আর বাইরে গেলে ওটা শয়তানি তালবিস ইবলিস, ওইগুলো বিশ্বাস করা যাবে না। এবারে বলতে দেরি, সিংহাসন শুদ্ধ সুলাইমানের সামনে হাজির হয়ে গেল। ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু ক্বালা হাযা মিন ফাযলি রাব্বি, সুলাইমান আলাইহিস সালাম যখন চোখ খুলে দেখলেন তার সামনে ওই রানী বিলকিসের সিংহাসন হাজির হয়ে গেছে, দেরি হয় নাই, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, হাযা মিন ফযলি রাব্বি, এটা আমার আল্লাহর ফজল, লিয়াবলুয়ানি আন আশকুরু আম আকফুর, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি নাকি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি। ও যুবকেরা, ও মমন ভাইরা, আল্লাহ তারা প্রত্যেকে নিয়ামত দান করেছেন। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা আমার নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো আমি অবশ্য অবশ্যই তোমাদের নিয়ামতকে আরো অনেক গুণে বৃদ্ধি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়ামত পেয়ে অকৃতজ্ঞ হও, না শুক্রিয়া আদায় করো, তাহলে জেনে রাখো আমি আমার নিয়ামতকে ছিনিয়ে নেব, খালি নিয়ামতকে ছিনিয়ে নেব তা না, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন, বড় মারাত্মক শাস্তি, এই জন্য শুক্রিয়া আদায় করতে হবে। এবারে সুলাইমান সালাম বলছেন মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে সে ব্যক্তি নিজের জন্য, নিজের লাভের জন্য শুকরিয়া আদায় করলো। ওয়া মান কাফারা, আর যে ব্যক্তি আল্লাহর নেয়ামত পেয়ে অকৃতজ্ঞতা আদায় করলো না শুকরি করলো, ফাইন্না রব্বি গনিয়ুন করিম, আমার রব আল্লাহ তাআলা কারো মুখাপেকি নন, কিন্তু কারোতে ঠেকা নন। এই জন্য ভাইজান কোন নেয়ামত পেলে বলতে হবে কি আলহামদুলিল্লাহ, কি বলতে হবে আলহামদুলিল্লাহ রাসুল শুকুর, সমস্ত শুকুরের মূল হচ্ছে আলহামদুলিল্লাহ। কি বলবেন? সমস্ত শুক্রিয়ার মূল কি আলহামদুলিল্লাহ বলবেন। নেয়ামত পেলে আলহামদুলিল্লাহ, বিপদ আসতে ইন্নালিল্লাহ ওয়া ইলাইহি রাজিউন, ভবিষ্যৎ কোনো কাজ করতে গেলে বলবেন ইনশাআল্লাহ, আর কোন কাজ করে ফেললে ভালো মতো হয়ে গেছে বল আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ করব, আলহামদুলিল্লাহ করেছি, বিসমিল্লাহ বলে কাজ শুরু করব, আর আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান শাকারা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করবে সে নিজের জন্য শুকরিয়া আদায় করছে। অমান কাফারা, পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর নেয়ামত পেয়ে অকৃতজ্ঞ হলো, আমি নিজের বুদ্ধিতে এই মাল কামাই করেছি, ব্যবসা বাণিজ্য লাভ করেছি, আল্লাহ বলছেন ফাইন্না রব্বি গনিয়ুন করিম। এবারে সুলাইমানের সামনে সিংহাসনটা আছে, সুলাইমান বললেন একটা কাজ করো দেখি, মহিলা কেমন বিগ চালাক কেমন দেখতে হবে না, জ্ঞান বুদ্ধি কিছু আছে কিনা। এবারে নাক্কিরু লাহা ক্বালা নাক্কিরু লাহা আরশাহা নাঞ্জুরু আতাহাদি আতাহতাদি আম তাকুনা মিনাল্লাযিনা লা ইয়াতাদুন, ওর সিংহাসনটাকে একটু সামান্য পরিবর্তন করে দাও দেখি সে নিজের সিংহাসন ঠিক পায় কি ঠিক পায় না, কেমন বুদ্ধি আছে, চালাক কেমন আছে দেখি, একটু পরিবর্তন করে দিল। এরপরে কিছুক্ষণের মধ্যে দলবল সহ মুসলিম হয়ে সুলাইমানের দরবারে ওই রানী সাবা, সাবার রানী এবং তার মন্ত্রী পরিষদ সবগুলো মুসলমান হয়ে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু হুমকি লাগে। আল্লাহর নবী ওই হুদাইবিয়ার ময়দানে বসে বায়াত নিলেন, মক্কার কুফফাররা আগে তরবারি ধার দিতেছিল কিন্তু যেই না শুনলো আল্লাহর বায়াত নিয়েছেন, এই তারা নরম হয়ে গেল, চুক্তিবদ্ধ হয়ে গেল, চুক্তি করতে রাজি হয়ে গেল। অমুসলমান আজকেও যদি ওই রকম একটা হুমকি দেওয়া যায় সুলাইমানের মতো, আমেরিকার খ্রিস্টান ব্রিটেন বলো আর যত শক্তি বলো সবগুলো মুসলমানদের কাছে নত হয়ে আসবে ঠিক কিনা, কিন্তু সেই মুসলমান কোথায়? আজকে যেই মুসলমান দরকার ছিল সেই মুসলমান নাই, যারা আছে তারা আমেরিকার মেয়েদেরকে বিয়ে করার জন্য পাগল, আমেরিকায় যাওয়ার জন্য রাতভর লাইন ধরে দাঁড়িয়ে থাকে, আমেরিকার ভিসা পাওয়ার জন্য পাগল হয়ে যায়। অ মুসলমান জাতি, যেই মুসলমানদের আল্লাহ সাহায্য করবেন সেই মুসলিমদের পরিচয় হলো, সেই মুসলিমরা তালি দেওয়া যাওয়া গায়ে দিত, সেই মুসলিমরা খানকায় বসে দরগায় বসে ফিনফিনে জামা গায়ে দিয়ে, আর হাদিয়া তোপা খেতে খেতে পেটের ভুঁড়ি বেড়ে গেছে, এইটা তাদের বৈশিষ্ট্য ছিল না। তাদের বৈশিষ্ট্য ছিল তাদের শরীর টিপাইতে হয়, দশ জনে শরীর চাপতে হয়, দুইজনে হাত দুইজনে পা তারপরে মাথা চিপাইতে হয় যেন মির্গি রুগী ধরা পড়েছে। অ মুসলমান, ওই মুসলমানদের সাহায্য করবেন যেই মুসলিমরা আমেরিকার সাদা চামড়া যেখানে কুফুর আছে শিরক আছে সেইগুলোর দিকে আকৃষ্ট, দূরের কথা সেইগুলোকে আই লাভ ইউ বলার দূরের কথা, ওদের সাদা চামড়ার দিকে থুতু নিক্ষেপ করতেও রাজি না ঠিক কিনা। অমুসলমান সেই রকম মুসলিম তো দরকার ছিল, আজকে সেই রকম মুসলমানদের কাফেরা এখনো ভয় পায়, একজন মুসলমানকে কত ভয় করত দেখো নাই, গোটা দুনিয়া তাকে হত্যা করে আনন্দ উল্লাস করেছে। অমুসলমান জাতি, একজন মুমিনকে কত ভয় পায় দেখেছো তোমরা, তাকে মৃত্যুর পরেও তারা ভয় করেছে, কবর থেকে আবার হুমকি দেয় কিনা সেজন্য তারা লাশ গুম করে ফেলেছে। অমুসলমান যদি আজকেও তোমরা সেরকম মুসলিম তৈরি হতে পারো, তোমাদের সামনে দুনিয়ার কোন শক্তি কোন মোকাবেলা করতে পারবে না, তোমাদের সাহায্যকারী কে? আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোন মাওলা নাই, মুমিনদের মাওলা কে? বিশ্বাস হতো নাকি? নির্বাচনের স্লোগান দ্বারা নেতা আছে, কোন শ্রেণীর তাও নেতা? আল্লাহ বলছেন হা হা মুমিনদেরও মাওলা আছে, সূরা মুহাম্মদ আয়াত, যালিকা বিআন্নাল্লাহা কাফেরদের কোন মাওলা নাই, বুশের কোন মাওলা নাই, ওবামার কোন মাওলা নাই, ব্রিটেনের মাওলা নাই, অস্ট্রেলিয়ার মাওলা নাই, ইসরায়েলের মাওলা নাই, মমিনদের কি আছে? মমিনদা যদি একটু তৈরি হতে পারো, আল্লাহ সাহায্য করার জন্য তৈরি আছেন। এবারে যখন ওই রানী বিলকিস দরবার সহ আসলো, মুসলিম হয়ে গেল, ফালাম্মা জাত যখন সুলাইমানের দরবারে আসলো, কিলা আহা কাজা আরশুকা, আহা কাজা আরশুকি, তোমার সিংহাসনটা কি এরকম? প্রশ্নের মধ্যে গ্যাপ আছে, বলেন না এটা কি তোমার তোমার সিংহাসন, বল তোমার সিংহাসনটা কি এই রকম, আর একটু পরিবর্তন তো করা আছে। এই রকম প্রশ্ন করলে কেমনে বলি যে এটা তো আমারটা? তা সুলাইমানকে চোর বানানো হয় না? মহিলা চালাক আছে, মহিলা কি বলছে, মনে হচ্ছে যেন এইটাই তো, মনে হচ্ছে যেন এইটাই, এইরকম না এইটাই, মনে হচ্ছে যেন, বলে না এইটাই, শব্দ একটা যোগ করেছে কান্নাহু হুয়া, মনে হচ্ছে যে কেমন যেন এইটাই। এবারে বলছে আমাদেরকে তো এত কিছু করা দরকার ছিল না, আমরা তো আগের থেকে বুঝতে পেরেছি তুমি দুনিয়ার কোন বাদশা না, আমরা এত দামি দামি উপঢৌকন পাঠাইলাম, হাদিয়া পাঠাইলাম, এত গরু ছাগল উট পাঠাইলাম, মণিমুক্তা পাঠাইলাম, সেইগুলো তুমি তো গ্রহণ করো নাই, বরং সবগুলো ফেরত দিয়েছ। বোঝা গেল তুমি কোন দুনিয়াদার লোক না, তুমি দুনিয়ার কোন পীর না, তুমি সত্যিকার একজন আল্লাহ জ্ঞান দিলেন, তারা আল্লাহর পরিবর্তে যা কিছুর পূজা করত সেগুলোর থেকে বারণ করলেন। আল্লাহ তারা বলছেন ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন, ওরা ছিল কাফের সম্প্রদায়ের লোক, এবারে মুসলিম হয়ে গেছে। অ মুসলমান, যতদিন পর্যন্ত দুনিয়ার ভিতরে কুফর থাকবে, শিরক থাকবে, অতক্ষণ পর্যন্ত মুসলিমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, ওয়াকাতিলুহুম, ওদের বিরুদ্ধে কিতাল করো, যুদ্ধ করো, লড়াই করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত ফিতনা দুনিয়া থেকে চিরতরে নির্মূল হয়ে না যায়। এইখানে ফিতনা মানে হচ্ছে শিরিক, আল্লাহর জমিনে আল্লাহর পরিবর্তে অন্য করে ইবাদত করা। এজন্য পরে আয়াত বলা হয়েছে ওয়া হাত্তা তাকলা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, সর্বত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যায় সেই পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও। এবারে বলল আসো তাহলে সিংহাসনে ঢুকো, আমার প্রাসাদে ঢুকো। কিলাল্লাহা উদখুলিয়া সরহা, আসো আমার প্রাসাদে, রাজ প্রাসাদে ঢুকো। সুলাইমানের প্রাসাদে ঢুকার আহ্বান করলেন। ফালাম্মা রাআতুহু, সুলাইমানের প্রাসাদে ঢুকতে গেলে সামনে একটা ঝর্ণা ছিল, ঝর্ণার উপরে গ্লাস দেওয়া ছিল, গ্লাস কাচের গ্লাস, এই গ্লাস দিয়ে ঠিক পাওয়া যায় না। রানী বিলকিস মনে করল পানি, সে তার কাপড় কাচাইতে শুরু করলো। কোরআন বলছে তুমি সিংহাসনে প্রবেশ করো, আমার বালাখানায় প্রবেশ করো। যখন রানী বিলকিস সুলাইমানের প্রাসাদে গেল, দেখতে পেল, মনে করল পানির তুফান হচ্ছে, পানি থই থই করছে, তুফান হচ্ছে, লুজ্জাতান পানির তুফান, ওয়াকাশাফাত আন সাকাইহা, এবং তার নলার থেকে কাপড় উঠাইয়া ফেলল। কালা ইন্নাহু সারহুন মুমাররাদুন মিন কওয়ারির, ও রানী বিলকিস তোমার কাপড় উঠাবার দরকার নাই, এখানে কোনো পানি না, এটা হচ্ছে সারহুন মুমাররাদুন মিন কওয়ারির, এটা সীসা দিয়ে কাচের দিয়ে প্রাচীর দিয়ে কাচের জিনিস দিয়ে এটা তৈরি করা হয়েছে, দেখলে মনে হয় পানি থই থই করে, আসলে এটা কাচের তৈরি একটা বালাখানা প্রাসাদ। সুবহানাল্লাহ, বোঝা গেল নবীরা এত দূর তৈরি করেছিলেন, দুনিয়ার কোন কারুকার্য, দুনিয়ার কোন শক্তি তাদের সামনে উপস্থিত তার মোকাবেলা করতে পারত না। এবারে তওবা করছে, কালাত রব্বি ইন্নি যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার রানী বুঝতে পারলো আমি অন্যায় করে সারা জীবন গুনাহ করেছি, ইন্নি যালামতু নাফসি আমি নিজের উপরে জুলুম করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, ওয়া আসলামতু মা সুলাইমানা আমি সুলাইমানের সঙ্গে আসলামতু আমি আত্মসমর্পণ করলাম, কার কাছে? লিল্লাহি, কার কাছে? আল্লাহর কাছে, রাব্বিল আলামিন যিনি গোটা জগৎ সমের রব, আমি তার কাছে আত্মসমর্পণ করলাম। যে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, এই কাহিনীর থেকে শেষে গিয়ে পাইলাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, জলাম তো তওবা করলেন, আমরাও তওবা করছি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বাজ আ বাজ আ হারাচ হাস্তি বাজ আ, ফিরে আসো ফিরে আসো, যত অন্যায় করেছো গুনাহ করেছো ও মেয়ে লোকেরা পুরুষেরা তওবা করো ফিরে আসো, আর অন্যায় করবো না গুনাহ করবো না, যদি তওবা করে ফিরে আসতে পারো আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিবেন, দুনিয়া আখিরাতে বরকত দান করবেন, আর যদি তোমরা ফিরে না আসো তাহলে আল্লাহ তাআলা তোমাদের শাস্তি দিয়ে শেষ করে দিবেন। আজকে আমাদের এই মাহফিলের জন্য আমরা দোয়া করি, এই মাহফিলে যে যুবক ভাইয়েরা অর্থ দিয়ে শ্রম দিয়ে সাহায্য করেছে।